بسم الله الرحمن الرحيم، وبه نستعين على أمور الدنيا والدين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وارزقنا عملا صالحا وتقبل منا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه. اللهم طهر قلوبنا من النفاق، وأعمالنا من الرياء، وألسنتنا من الكذب، وأعيننا من الخيانة، إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. برحمتك يا عزيز يا غفور. أما بعد، فأحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. أكسادة قطعين الغرير أرر بي ما شاء الله أخونا الشيخ سعدي بينا الغرير. تذكرت موقف عجيب، كان موقف يا دكتور مدينة شريفة رقوا بشي بلا عالم حرم مزي مدينة حرم مزي وازدوا غري خنوا نام نهوي، ولكن ما نش باري شيخ برا عالم برا بشا بشي من شادر غري توي بيه اك متزوداغين اني اري كان زاغا مزي جي اوغو شاغيرو دي دكي دكي ار زاغيني بيه وازر بادو زاغين لو دكي واز فور عبادي بيه سلام درو بيه سلام در تو عالم گوی مولا صاحب فی زود اللہ زار ایتی آئی رے زود آگین نیو رے رمی کدے فلی امی کا نیو رے زود آگین فی نادی باللہ بولی امی کوئی دیئے شیخ انتباہ نو گر ترکیز نو گر تی نیو رے گی دیان تی تی نیو جی بی آڈی آئی وشم مد فوری کلٹی ہا لامبوی فوری نوال گی مکہ مشلح گی مکہ لامبوی فوری ری دماش فان نیڑت اوڑی نو فاری کیا لو دارا اٹھے دکھو آرے بلا تا مد کلٹی ہے بجی دیتا اللہ لامبوی بجی تلی ہن ایک زنا نال گوری لار زنا نال گلی کلٹی ہا دی انری ادتی تفا دی مشکل دو مشن واسو نے بھرے تو ات کس بہت گلی دل کے نہیں وہ اخوانی از گیان مولای فولا مت اشید صحیح خودن شیس نہ ہوا فورے طبعا فولا مت اشید ات اللہ ار خودن شیس دہا زل کنگوری نہ ہوتام اوگا مانوش او دفر مانوشی با تو رزق اور مالک اللہ دیان یاد آسے تھارو آسے ولیکن فوری فلائی دوئی بو اے شناسور لے رہی تھی تھاگی کنار شناسور بیسد دین موستمائی مامے نواز فرار منشی نواز فتو آئیر شناسور بیارین خور فلا مورو لے واز شروع گرا فرانین خور تو تمہارو لے شروع نگو لے واز اور حارو لے شروع گتیام واز اور حکمت دا کین جلسات انر فائدہ کی اخواني الله تبارك وتعالى يارى رحوت دين خد بار وقتات جمار وقتات يا ايها الذين امنوا او ايمان دار بنداول او ايمان انو ده بنداول يا ايها الذين امنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. خطيب إمام صاحب خطبة بشاد من بار دار ودتي أي دولين خطبة شروع أي دولين وقتما لبساكنا شوري دفلا الله ذكر لك بكم بائر ودقوي خطيب خطبة دين فنو علماء البقلون اجماعا خود دون را انه لتون اجماع نو بولی عرب گوه کتافتو آنی دی اجماعا عالم علماء البقلون خود دین اللہ یزید دینے کی وذر البیعن ہوئے بساکینا شوڑی دے فلون ہوئے خود بہو دے وقتا مدے بیسان اللہ حرام کنان کنان اللہ حرام چلے فوائن سوائن دارے بیسیارے دیا بوشا ان حرام ارفوشا فوائن سوائن دارے نحبا یو کنیارین حرام ملہین فوائنسو اندرہ نحبا یو بعض منجے ہو دے خود بار بعد جمعر بعد مال باسفو رہو جائے بوئی تو لے نواز پری بار آگتو گم ملگین کنی لوئی کنی لے رہے ہو دے رہے ذاتو کنی داری ہوت امانو دے تو ہی سوائن گرو آئے نواز پری رہے آئے رہے لوئیم نواز پری رہے باشر مہی دے بدلی جائے دے ہی تا رہو دے تو یہ تر خائن کا تو آرہ تو نو তুই আল্লাহর কুরআনের আমরের খেলাফ করিয়ারে, তুই আল্লাহর আমরের খেলাফ করিয়ারে বেশিও বেশিও খিন্নয় তোরা বাড়ি তারা খাই ইন্ডা কর। এখানে যদি খুতবার মাঝে ইমামে খুতবাহ দিন শুনন, হে ওক্তর মাঝে বেসন কিনন হারাম দে হলেন, নামাজের দেবালত মসজিদের দেবালত মসজিদের কিনারে এ সনাসুরল্লাহ বলে নওয়াজ নফরত দৌলি বেসন্যাল্লাহীন বেসন হালাল নেন, কিনন্যাল্লাহ ওক্ত ইমাম মাঝে কিনন হালাল নেন। ইখওয়ানি বাজ আহিয়ানান শর্মায়রে হত হকরে আরা যাই গরি ফেলা শরীয়তি হক নিজের হক ন জাতি হক ন, একজন তো পন্দাস টিয়া ভাই হিতে আরে আহল গরি আরে ন দে মাস পুরা গিয়ে বারা পন্দাস টিয়া লাউ ভাড়া বিচার দিম কি আল্লাহ ও ভাই শরম না তোমার ফোয়া যা ও ভাই শরমে আর ফেট নবর আইব ফন্দাস টিয়া হিন লিয়ার আই একদিন দুদিন সুন্দর করে হাই বেরিম আল্লাহ বলে ফন্দাস টিয়া বেশি টিয়া মানে লেগে শরীয়তের মশলা আলে শরম আল্লাহ বলে একজনের একজনেন ওই দে ফারে নসিহতান নগরী বালাই গান দাহাই নদী বুড়াই গান দাহাই নদী ইখওয়ানিয়ান বেশি বড় গলত হন্নান বেসর নেই বেশি ভারত দিয়ান আরো বেসর দে বেসর সনাসুর বেসর লে এশিয়া ইখওয়ানি নাম থুয়া এদি হিন্দিল্লা সনা সুর হনসুর গুরি ফেলে হনিবারি আর হদুনর হদ হা নজা হা নজা হদুন বেশি হিম বেশি হা জাহালি থলেন হা নজা হইতে গেল্লা ঠেল হদুন দে দিন আকসার মানসেন এ সনা সুরত সনা সুর হা নজা হিন মজে আর গাজা নে গাজা ইন মুশকিল আয়ান ইন দে দে তেল হন্নিন আজ তোমারা দেহাজি তেল হন্নিন দিন মাসর দোয়ান মানে রান্নেছি মাসর মানসিক আছে দেহ হাজার মতো সরম লাগে তো গেছে দাইলে দা দেব মাসর তেলর জিন্দগি দোয়ান্নাও আসেন রাতের দশটা বাজলি তারা দোয়ান বঙ্গুরি ফেলা ইয়ত কিনারে তাকি চাই তেলিন খনে কিনে দে চাই তেল জিন্দগি মাসর তেল দিয়েন তেলিন জিন্দগি ফুরি গিয়ে গই হালাসও গিয়ে গই ইন কিনিয়ারে হা নজা বানা বাদে গাজা বানা বাদে সানাসুর বানা ওয়ানিয়ান বানাই বানর ফেডম মধ্যে দিলে বেগুনের মধ্যে তাই যাবেন হয়া ইখওয়ানি আউয়ালান জেশি স্নেকিন বানর ফেডত দিলে মধ্যে তাই যাগই হে তো লড়ে মানুষের তো আকসার মানুষের তো বসে বার মাদি মাদি সরফর বিয়ার আমায় যাগই লবত বিয়ার আমায় যাগই খতরিল্লা শিশল আয় যাগই কেলাও যাবে দে লিয়ান ফেডম মধ্যে দে দে শিসিন তবে এই শিস ন দে হে তাল্লা আউ্বাল সেই শিষ্যান তবে এই ন দুই নম্বর মাঝে অবাই আইনল ওক্তইও মানা ওক্তই বা মানা নামাজের ওক্ত তো অবাই আইনল আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিকির বেশি বড় চলে যদি আর ইন্দিল্লা করি আর এন হিম্মত তাই ফোঁস শিখা দে হলেন ইন্দিল্লা বাহাদুর মাঝে আই ফোঁস শিখা দে হলেন নামাজের ওক্ত লা আল্লাহর ডরার ওয়ালা আল্লাহর বন্দাওয়ার ওলা শর্মার ওয়ালা হনিক ইনকার করেন না আছে এ সুন্দর করে বেশি বাড়ির দে বলে সানাসুর থাইলে দানাসুর বেশি তো হত নেব ইনশাল্লাহ এটা দানাসুর হনিক কেন বেশি ওলা কিন হত জাগার মধ্যে দানাসুর বেশি থাইলে কেলা বেশি বার দে হইন্যা নাই দাহাদ অন্যা নাই আমর গরণ্যা নাই বেল আহান হত জাগাত যে নাকি হয়ে হিতার ওরে মুসিবত একমত একখান ফারাত মক্কা শরীফের ফারা একখান আজিব ওয়াকিয়া দুয়া মানুষের হজ্জাদের এখওয়ানে আজিব কিসা নারা ইয়ান শুনো দুয়া মানুষ ইন্দিল্লা হজ্জা দিয়ে দে একজনের একজনে একজনে তত্তাকান ভাই আর জনে গাছকান ভাই এইদারে ইতি মাঝে মাতা সাহেব উদারে ইতি মাঝে মাতা সাহেব দুজন ভাড়ি গিয়ে হে লো সুগে তো মারামারি সারা মানুষ দেখবো না সারি বা তো মানুষ উগু আয় রে ইন্দিল্লা মারামারি দো আর আর ভাই অন্য নিন আর আর শূন্য নিব হয় সুরাজি বললা বলি বা তো মানুষ উগা গরি তারা সুরাজের সুরাজের দে নাকি দের এ দুজনে লোয়ার সবাই গিয়ে দিয়ে মারামারি দেখি তারা দুজনে ইত্তেফাক ইয়ারে হার মার দে যে সুরাজি তারে মার দি মাত্তে মাত্তে ইদারা অকরে কেঙ্গরি ফেলে লুলা গরি ফেলে অকরে আর উতারা সুরাজি আনো হরে কি হদি তারা হজ্জা বলে হিন্দিলা তারা হজ্জা দিলে সুরাজি না হরে যে সুরাজে হিতারে মারে যে শূন্যে তারি বা তালা হুগি দিয়ে তারি বা সারা হুগি দিয়া তখন শূন্য হয়ে মেসালি বা আগে দেড়ি চলে আয় হওয়ান যে সুরাজের থারে বাজার থলে হইতে পারে দিল্লা হদুন আহওয়াল ওই জাগ দিন হদুন জাগাত বুড়াই ফিলিম সাহা দিতে নশার মা দানা বেশ দিতে নশার মা ওইতে পারে হতদিল্লা ইয়ানি আল্লাহর শরীয়তের মুখালেফ হাম ঘর দিতে পারে নশার মা বেইনামা বালা রেখা দাওয়াত দিব দে এটা তো ডর লাগে এটা তো শরম লাগে এইটা তো দিলে মদ হত দিল্লা বসা হয়েছে লাই যাগই খেয়াল আয় যাগ দে হেন দিল্লা হত হালত হত ভাই এন্দের ওর ও গিয়ে দে তাল্লা ইখওয়ানি মিন আজাব আল আজাব খুদু মানুষ এ শীত ইয়া শীতের মৌসুম মায়ানো মক্কা শরীফে বসর আজ শীত নো দাহা নো দা তো শীত আর হদের মুমিনর দুস্তয় মুমিনর দুশ্মন কেঙ্গুরি শীত লিয়ারে মুমিন লিয়ারে দুস্ত হন্ত এ গুস্ত হন্ত এ হাড্ডি হন্ত এ ফাঁস হন্ত এ দুস্তয় গুস্তয় আমার দুস্ত দেয় শীতের মৌসুম মুমিন আল্লাহ হদের রাত লম্বা গুম যাই হারে সুন্দর করে গুম যাইলে হারে এবাদত গরি হারে ঠাইমটাকে লম্বা রাত দিন বাড়িও ঠান্ডায় তাহলে রোজা রাখি বারে তাহলে এটা আল্লাহ হদ মুমিন আল্লাহ শীতের মৌসুম দুস্ত হেন্দিল্লা মুমিন আল্লাহ শীতের মৌসুম দুশ্মন খেঙ্গুরে দুশ্মন দে হদ মুমিন আল্লাহ বলে শীতের মৌসুম দুশ্মন দে দিয়ান হাম আল্লাহ একখান হাম শীতের মৌসুমের মাঝে অঞ্জালা দারগা জালা তাহলে অঞ্জালায়রে সুন্দর করে ন সলে হেমায়ত নগরে হেফাজত নগরে জিন জরিয়া অঞ্জলি যাগ জরি যাগই বাদ একজনের কর বা দুজনের কর বা গুঁড়া ফারাটিয়া জলি যাগই তাহলে হদ মুমিন আল্লাহ বলে দুশ্মন খেলা অঞ্জালায়স অন্যরে সুন্দর করে ন সল দেহেতাল্লাহ আর শীতের মৌসুম হদ মুমিন আল্লাহ বলে দুশ্মন হদু মানশাল্লাহ কি আল্লাহ হদ রাতিয়া গুম যাই ভারি বা দিও গুম নুয়াইন হদ ডিল্লা রাস্তার মধ্যে নেলিন আড্ডা মারে হদ লম্বা রাইতাসি ইয়ানি এখন ধর আজ আর আষ্টবা বাজ্যে দিক ইয়ানি এতু নম্বর অন্য বক্তার মধ্যে এসার নুয়াজ আজ শুরু হতে চলিবা আজ লম্বা রাইত দেড় ঘন্টা ওয়াজ হলেও সারা নয় বাজ্যে দিন বেশি তো বেশি হলে দশটা বাজ্যে দিন আজ্য দশটা বাজ্যে দিন এন হইয়ারে মানুষ আর খেং করেন আজ দশটা বাজ্যে দেন হইয়ারে হত মানুষ খেং করেন তাহলে রাস্তার মাঝে নেলি ইয়া কি করেন আড্ডা মারেন ওহাদি হেমিন শীতর মৌসুম বলে হয় রাত লম্বা বলে হইয়ারেন ও ভাই আইনল রাতিয়া রাতি বা মাঝে রাস্তা ভোড়া নেলিয়ারেন আড্ডা দন বস কামারন থলে আর বাদেন দক্কা দক্কল বানন দক্কা হন দিলা দক্কা হদ বইয়ারে আড্ডা দে দেহেন দিলা দক্কা হেডে কি করে দে হেডে মানুষের গেবতি করেন মানুষের সদানা করেন হেডে বুড়াই বুড়াই শিসল সলেন হেডেন শরীয়তের মুখালাফত হামল সরেন রাতের এগারো বাজে গিয়ে আহিয়ান রাতের বারো বাজে গিয়ে হদ আজ বারো বাজে দেনা তাহলে উগ্র বাজে গিয়ে আজ উগ্র বাজে দেনা দুয়া বাজে গিয়ে আজ দুয়া বাজে দেনা মান্য হেতু বক্ত অন্য বক্ত ফজর আদান দেখে লেন লেকিন হদ আজ দুয়া বাজে দেনা এন হইতে হইতে ঘুমাই এতে বেসার না তো তিন সারা তিন বাজে সারিগ বাজে ঘুমাই দিন তাহলে সারিগ বাজে ঘুম যাই এতে মানুষই বাইন ফজর নামাজ আল্লাহ থাম ফান নে তাহলে ফজর নামাজ আল্লাহ থাম না ফার হেত আল্লাহ হদ মুমিন আল্লাহ বলি আর এর দুস্তয় মুমিন আল্লাহ বলি দুশ্মন তাহলে দুশ্মন দে গেল্লা এন্দিলা টাইম পাস করে দিন আল্লাহ দুস্ত দে গেল্লা জিয়ান নাকি বালে হামার তোমার মদত করে ইয়ান আল্লাহ ইয়া ইখওয়ানি আর শীতের মৌসুমের হতা হলিন আল্লাহ তবারক ওয়া তাআলা ইউ জিকির গজে শীতের হতা কুরআন শরীফের মাঝে লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف شدر موسم عليه شدر عليه خاصة مكة المانوش شدر عليه كي قد جو يمن ركا ذاتو كي الله كا زيتو زاهد وحكنا غرم فتو تلو يمن ركا ذاتو شدر قريب الله غرم موسم عليه شام ذاتو كي الله যেত শিক্ষা যা হেতু একটা ঠান্ডা হয়তো একখানে গরমের মৌসুমত ওয়া ইখওয়ানি আজ ইয়ারা ইংরাজি মাসের মাঝে আলিম খান বললেন ইংরেজি আর দুয়ান দিন আছেন ফালদাই বললা যে তারা তুমি ফালদাই দাও স্যার ওয়াহাদিহি মুশকিলা কাবীরা ইয়া ইখওয়ানি জেদরান এগিন আদরর মৌসিম বলি হ ও আল্লাহ বছরের মজা আদরের দিন হতা এর কিনারা এর সন্দিনিয়ান দেখায় না যাম তো আর জওয়াজ তো দুনিয়া মা ফায়দা না ভালে একখান ফায়দা ফিকি ভাই হদ ঈদ আল হুব হতে অতফাই ওয়া মুসিব এন্দিল আওয়াজ লাগে দিরে আর তুন হই ফায়া ইখওয়ানি হাদি মুশকিলা ইয়া ইখওয়ানি বিশি বড় মুশকিলা এন্নামা বছরের মজা আদর আল্লাহ ইয়া গবুত আছে বছরের মজা মা আল্লাহ ইয়া বুত আছে বছরের মজা বাপ আল্লাহ ইয়া বুত আছে বাপ আল্লাহ নাই খালি ঈদ আল উম ফাইদ ঈদ আল আবনো ভাই ما ادري ليش الاب هذا ما له دور يمكن شفت انت عيد الاب ولا بس عيد الام بس عيد الام اصدي طيب الاب وعيد اخويا الكبير واخويا الصغير ما في فيا اخواني مو انتو ديني نير بعدين زين نيجي انغرازو كلين ميلاد اور عيد الميلاد هو غورين ميلاد المسيح هو غوري عيسى عليه السلام ميلاد بلي هو آج دنيا مدين اتوڑ اللي بكفول دكي এন্দিলা বেকুফল ন দেখি খন্দিলা বেকুফল নসারাত দিল্লা বেকুফল আরো হদন বেকুফল আছে আরজনের তারাল্লা হাফলা করে আরজনের লাগজে হদন দিলা হদন বেকুফল আছে হাফলা করতে তারাল্লা করছে বেসারের নাতিয়ান কামিয়াব হইলে ভারে হদিব আরজনের হাফলা তোলে আয় এখানে নসারাত দিল্লা বেকুফ ন দেখি কিওর বেকুফ হয়ে বারান নসারা ইয়া ঈসা আলাইহিস সালামের মিলাদন হইয়ারি তারা হাফলা করে দেন যিবা নাকি ক্রিসমাস গরের কুশিয়র সানা মিলাদিয়ান হয়ারে জাতুল্লাহ গরের হিবার মুরাদ কি ঈসা আলাইহিস সালাম ফয়াশিয়ান হদননি ঈসা আলাইহিস সালাম হতে ফয়াশিয়ে আল্লাহ ইয়া হদ দারারেন ওয়া হুজি ইলাইকি বিজিলিন নখলা তাসাকাত আলাইকি রুতবান জানিয়া فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وهزي إليك بجذع النخلة أو مريم حاضر قصلارا হাজু ফাইকে হাজু ফরিব কজ্জাল রব্বুকি তাহতাকি সরিয়া ফানাদাহা মান তাহতাহা ফানাদাহা মিন তাহতিহা দুনু কিরাত সহি ফানাদাহা মিন তাহতিহা নিসাতু আশাওয়াজ খন্দিল্লা হারাওয়াজ فناداها من تحتها في رسالك اليوم من نسي في رسالة دعواز قال وهذه فائدة القراءات من تحتها نسيت من تحتها نسي ما تكلي في رسالة دعواز كي خد ألا تحزني سندان قجا قد جعل ربك تحتك سريا سريا يعني أرر عربي هدا قومي هدا روحان جهدا تماما فصيح احيانا نرى زبان المدين عربي هدا هدو ناسين عرى دور نفري قد جعل ربك تحتك سريا سريا ماني اگو نرد هوني سريا ماني يعني خويد نرى روحان جهدا زبان الهدا خويد نرني تتوارا تو هوني فريبا سارا الله يفتح عليك سارا سريا انين تول سارا كي هذا سريا قد جعل ربك تحتك سريا سارا تولي هنا دوارا سوال غري سارا غرم موسم مد فاني هند الله فادي ناك شتر موسم فادي شام و دش شتر موسم مد فاني كينه لگوي بورا كوي لگوي هيد فاني جاري نو تاكي شتر موسم مد غاسم مد غلا نو دوري حاضر نو دوري غرم موسم دور ده براخير بعز الحر حاضر هم غرد مانوشل نيري আসে না হাজুর মৌসুম হতে গরম হতো না চলি তারা ঈদ আল মিলাদ করে দে নসরা বলে বেকুফ বলে হতে ঈদ আল বর্দ ওয়াহিদ ইয়ানায়ির 25 ডিসেম্বর লেশ ইশাল জুনুন হাদাই এন ফল কা ইয়ে আসল মাদেন সদর অকল হন্নিন ইহুদিয়ল সদর বাই হদুয়া সদর বাই ইহুদিয়ল নসরা ইহুদিয়ল ইন সদর অল يوروب هو يدي يوروب هو يدي كامل عن بكرة أبيهم وجدهم بقول نصارى وال دعا كنا كنا كنا رازل لكن كامل أوروبا كاملة নসারা চলি যারা যেতে নাকি সি ধর্ম অসীমা ইয়ে বরক পরে ইউরোপ মাঝে গত্তু বাইর না গির গির গির হাজিয়ার ঘরে ঘরে বই থাকি থলে তারা সদর ইতিহাস যাগো ইহুদি হলর মিন আজলি দফা বিআরাবিয়াত তিজারা বিআরাবাত তিজারা হিতারার মাল বেসা সলিবাল্লাহ কি গজ্জে এসি ধর্ম অসীমি বল ঈসা আলাইহিস সালাম হই দেশে বলি হই হ্যাঁ হয় তারা ফল করি ফেলাই থলে হিতারা টিয়া হুসা না যে আরারে রে জনতে টিয়া হুসা নাই জের হোক বিয়াদের নেল ফোয়াল্লা বোয়ানে টিয়া হুসা হন্ত নেলি যাগই রাখিম নিকি ইয়ান আজানি গিয়া মতর গন নিকেন খুশির গন্য নি তোলে খুশি দেখা নভরি বলেন ও তোমার ফুয়াল্লা তুমি ঘর তারা তো নদীর হাবলা করে কেন করিবি তারা বলকে হদুনেন নউজুবিল্লাহিক হিতারার রব বলি হ আর কি আল্লাহর ফুয়া বলি হউজুবিল্লাহ মিন দালিক তলে কেন করে হাফলা করিব তলে তারা রাজ আল্লাহ তিজারা সলেন ولذلك اكبر كذب على وجه التاريخ زبانه কি মিলাদ আল মসীহ ঈসা আলাইহিস সালাম 1 ইয়ানায়ের বলি হই ইয়ানায়ের একজন আর হদ এক মত ছয় বছর না শীত তবজে আয়ুদ বছর গরম ছরি না পারে ইন আরবি মাস লরি ধরে দি ইংরেজি মাস লরি না পারে ফি কুল্লি সানা ইয়ানায়ের برد মানে আরবি মাস মধ্যে লোরে শীত গরম বছরে বছরে লোরে লাখিন ইংরাজি মাসিন বেলর মাসিন নলরে তাহলে ইয়ানাই বা জানুয়ারি মাসি বা এক তারিখ প্রতি বছর জানুয়ারি বা শীত ফয়া এখওয়ানি এন্দিল্লা বর হনকি হনকি দিন হারে জীবানে গিয়ে ঈসা আলাইহিসসালাম জানুয়ারি মলে ফৈদাশে বলে হই আল্লাহ হদ কুরআন মধ্যে ঈসা আলাইহিসসালাম ফৈদাশে দে মৌসুম গরমর মৌসুমের মধ্যে কি আল্লাহ সর আর ফানি সলের হাজু ফাইকে গাছলা জরার হাজু ফজ্জে ফাইকে হাজু ফজ্জে ফাইকে হাজু হাইয়ে তোর হামহা গরমর মৌসুম ঠান্ডার মৌসুম ন আর হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়াস সালামের কিসসা সূরা মুবারাকা ওয়া জামিলা খুদুর মাদায়ে হোসি গাই لقد كان في يوسف وإخوته آيات للسائلين بشيء عبرة الله سيوسف عليه السلام ورد يوسف عليه السلام ورد بيان در قصة مدين ولكن السؤال قرننا ولا الله تلاش قرننا ولا الله خد من حكم سورة يوسف زي تلاش نو قرد الله قصة نايم زي تلاش قد جي تلا بقنا سي لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين خد إدراء এক মার হুয়েন দশজন আর এক মার হুয়েন দুজন আর বাজ কিতাব মদেন দুনুয়া মা অসল মদে বই নেন আল্লাহ আলম ইয়ান বই নেন নাকি বই নেন নয়ান বই নেন দেওয়ালিও হে শরীয়ত মদে ফাজিল আর শরীয়ত মদে মানা তলে মানা শিসিয়ান মানা হারাম শিসিয়ান হারাম ইয়ান হালাল ওইনে ফারে তলে আয় ইখওয়ানি এক নাখাম মদে দুবন জমা করন হন এক বন মরি জাগে বাদিন ইদ্দতপুর ইবাদা আর বোন বিয়া করেন না এক নেখাত জমা করেন মুরাদ থলে হওয়া দেখুন দিল্লা এবার দুনুয়া বোন হে জমানের মধ্যে ফাইত থলে ইউসুফ আলহ ইসলামর মা সরবা হলিও আগে মরে গিয়ে গই থলে উঠারার মা আসে ইউসুফ আলহ ইসলামর মা যেতে নাকি মরে গিয়ে গই ইউসুফ আদা ইউসুফ অদ্দুগা সরবাই দেখিন ইতারা দুনু ভাই এর বাপে বেশ আদর করিত থলে ইতারা হদ দেন ليوسف وأخوه يوسف ودى يوسف أربعي أحب إلى أبينا منا يوسف أري أر يوسف أربعي أري آر أربع في آر أتنا ربيش أدر قري زا آر أربع فولو جيو جوي دمك حرائي فلاي آر أربع في سماج حرائي فلاي آر أربع في هداية حرائي فلاي آر أربع في إنصاف حرائي فلاي آر أربع في بالاي رستقن حزائي فلاي آر أربع في لفر رستقن حزائي فلاي آر أربع في هداية حزائي فلاي آر أربع دياكولة فوري جيوي কি আল্লাহ নিজের শুদ্ধ বাহরে কেন এত তুহমত মানু নবী বলি তারা ইমান আইননি মানুষের তুহমত দিতে হন ফরবান করে বাফর তুহমত দিয়ে তোমার নদীবনে বাফর দেয় তুহমত দিয়ে ফল বলে হইয়ারেন জামা খারা ফেলাই সমাজ হারা ফেলাই ইনসাফ না করেন হইয়ার বাফর তুহমত দিয়ে তোমারা আরো তুহমত দিতে হতুন থলি তারা ডাইরেক্ট মিঠিন করে ফেলাইন খেং গত্যাম মসে বদ্যান তো আজর খেং গুরে ইম ও কতুলো ইউসুফ ইউসুফ রে মারি ফেল কতল গরি ফেল খুনি গরি ফেল ওহা কদা সাবুল মসালে লাফর মকসুদ জিন নাকি আছে লাফ তু নবল দুনিয়ার মধ্যে হলে মানুষ হলে থিন বারাত এক বারাত নফসি নফসি আর কি নাই চলি ফেললে ফেডে বাদও চলি ফেললে ইয়ে আলে মানুষলে হন কিছু নেই আর বরাদর হদে আসহাবুল মাবাদি আসহাবু মাবদা মানে হিতা তুগো তাওয়াজ্জুহ আছে ফিকির আছে হিতে তার ফিকির মোতাবেক চলে যাইব আখলাক মোতাবেক চলে যাইব এবার মরুয়াত মোতাবেক চলে যাইব এবার কিসিম আর কিসিমের হদে আসহাবু মাসালেহ হিতারা মকসুদের ফৈরল তারা লাফর ফোয়াদি চলে যাইব লাফল্লাহ বলি আরে দুশ্মনেরিও লাফল্লাহ বলি বাই বানা ফেললে বাই বানাইব বাই আরে দুশ্মন বানা ফেললে দুশ্মন বানাইব কি আল্লাহ লাফল্লাহ إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك خد قابل نام تو يد باب خابل زين خابل تو يهن خابل كوالا دي زيوت زيوت اي خابل خد الحمد لله آريانك قرباني قبول نغري لو ترى حدي فلايم ماري فلايم قتل غري فلايم أصحاب المصالح على طول قتل ما عنده لعب طلع ركن صام مثال وقال فرعون ذروني اقتل موسى وليدع ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد الله الله فرعون هو مركنا يريدو موسى را قتل غري فلايتم তলিদান আসহাবুল মাসালেহ মাসলাহা ওয়ালার হুয়া দিস তলিলে হিতে তোমার বেশি বেলা বুদ্ধ তুমি খোঁজ না ফেরিবা বাজার মধ্যে আবার তোমার কিনিব তুমি খোঁজ না ফেরিবা আবার বেশি বেলা বুদ্ধ খোঁজ না ফেরিবা হেতে লফুয়া যা হারে ইখতিয়ার করজ জিবে নিকি তোমার আল্লাহর ইয়াদ করা যে তারে ফুয়া যা দজ হিতে রে নিদ যে নিকি শয়তানের কে ইয়াদ করা যে তাহলে ফুয়া যায় না করজ হিতে ফুয়া যা করে যে মানুষ ন হিতে আজ যে উতারে বেশি বেলা হাল তোমার বেশি বেলা ইবু ও যে ধরে উতারে বেশি মান তোমার তো লাগে দে অসব বেশি দে তোমার ইয়াক কেন আরক মুসিবত মানুষ কো একখান জায়গা ধরা হাই কেন দুনিয়া বিওয়াকে আসস ইখওয়ানে আসহাব আল মাসালিহ হুদিন হুনিল একখান জায়গা মাগো মানে ধরা হাই ধরা হাই আর হিতারা দু তিনজনে মিলিয়ারে একখান হাম করতো মানুষের মুসাদা ওয়ানিয়ান হামক বাল হামল করতে তারা চলে বালা হামম যায় তারা শরী করতে দিব তারা হলে দুর্বালা জানো হিতারা লাফলের হাম করতে দিই তারা মুগাওয়েল দিল্লা চলে একজন যে তেনেকে ধরা হাইয়ে হারে তেল খবর দিয়ে পুঁয়াজ যার খবর দি হদ্দ আর ওর একখান তোর মুসিবত ইয়ের ইতে সুন্দর করে আয় প্রতিদিন এটা হতো হন মানুষ যখন নদ্য মা মালেন খতর হয়ে দেখুন ইতে প্রতিদিন সুরতাম মাদাই থানাম মাদাই কেলা হয়ে দাঁড়ানেন হিতার গাড়ে বাসালে ওই বেগুন উতার ফিড়ে ওর তুলে দিন নিহায় এতলা আমার কেন এন ইতে বাসি গিয়ে আজুরো গিয়ে তার ওরে কিছু নাই বেগুন হার ওরে গিয়ে ওই উতার ওরে গিয়ে উতার বেশি গেলেই হা কাজা আসহাব আল মাসালে হেদাল্লাহ দে ও কতুলো ইউসুফ ইউসুফ আর কতল গরি ফেল أو اطرحوا أرضا يخل لكم وجه أبيكم أرنا لنالاي باري দূরে লজাই ফালাই যো জেন বিলাই বিশি জালালে কেঙ্গরিন সালাদ বরি বিলাহি বারে লজাই দূরে লজাই ফালাই দে বেশি জালার বিলাই এজাবনার বিলাই তো জিবিএস আছে হরে সালাদ বুড়ে রেফালা দিয়ে আয় এবার রাখতে বিলাই কর দায় মজে মিয়াও মিয়াও করে ফুসলতে বিলাইবে হরে ফালা দিয়ে অস হত বিশু দূরে ফালা দি তুই তো ইয়ার ক্যাঙ্গুরি পৌঁছতে গা হইনি বেড়ায় ক্যাঙ্গুরি পৌঁছতে গেই ভাই হওয়ায়নি তারা হদে লজায় দূরে ফালাই যক এল্লা আয় না ফারে ফান বুড়া হুয়া দেখ কিল্লে হেতাল্লা ইয়খলু লাকুম ওয়াজহু আবিকুম মেতর হাম কি আল্লাহ গরা ফরে দে হদে জাদলা বলি আদর হমি গিয়ে হিতারে বাইর করি ফেলাইলে তোমার তোমার বাপে আদর করিব ইখওয়ানি আর হদুম মানসির বাফাইন দে মালিশ ওনারা আল্লাহ নারাজ নয় বাস বাফাইন দে ফোয়াল্লা বোয়ানে দে গরতা নিম দে আর গরতা নিম দে খেয়াল্লা আর ফোয়ার আর গরত দিম দেব খেয়াল্লা হদে নাতি সাইব আল্লাহ নাতি সাইব আজ দিয়ে লাতি তো নাতিরে লাতিরে ফোয়ানে দেখবে আহিয়ানন বাস আহিয়ানন উল্টাও উল্লাহ মানে আয় আর বাহর মাই দেখিম দেখি আল্লাহ হদ আর আর বাহ এক বিলে আয় আর এক বিলে লাল মাই জুজ তো খদিনে তোমার বাহর নদী দেব মাস তোমার বিজয়ী তো এক গরত দেখি ফাই দেখেন কি ও মানুষের হয়ে বললা নাকি আয় আর বাহর আসতে করে আমার দাস জান হয়ে বললা এখওয়ান মা বাহরে এরি দেখলেন বিকুল্লি বাসা বেশি বড় হামিয়ান বেশি দিলে না মানে দেখেন দিলাম ইতারা বায়ু গড়ে দূর দূরে ফেলা যে দে আও মারি ফেলা দে বায়ু বে কোনো দুষ গজ্জে দেন সেরে ইতাল্লা বলি আরে আদর হমি গিয়ে গজে দেল্লা আর বাহর আদর হমি গিয়ে গই আর বাহরে আদর দেখাই না ফারির বাদর বাহর তো আদর না ফাইর সেই আনন্দ বাইবার ফেলা যায় হরদি এখওয়ানি হদন গরত সত্যি গরত ন হদন গরম মজের বওয়ান দে বহুত খিদমত করে তো হর হর ইতুন হাড়ি লেকিন আর হদুন গরম মদিন জামাই তাকে রে বউ ডিল্লা জামাই নিয়ে যালে আর ডিল্লা রাতিয়ে বা জামাই বাইলে বেসার না দিয়ে দিন দিয়ে দুগুরে আসলে সাত গুণ যাবে লাগুন জানি ভারে খুশ বুঝাইতে খুশি তোমার বাপ এন হয়ে তোমার মা এন হয়ে তোমার ভাই এন হয়ে তোমার বোনে এন হয়ে এ হতাহী নাল্লা ইতে বেসার না গুণ জানি ভারে ফাল্লা রেখানে ডরাইও বাপ তো ফুয়ারা আলোক নগজ্জ মা তো ফুয়ারা আলোক নগজ্জ মা ফুয়া বাপ ইন তো আলোক নগজ্জ আর হদনের শুরু তোদের জুদা করলো জুদা করলো হন আয় দেন এখওয়ানি জুদা লিয়ারেন ফুয়াতি লিয়ারেন অসল মশালা এদের তোমার খিদমত কি হইব দিয়ান তোমার আদর কি হইব দিয়ান তুমি হদ্দু তাই ফারিব দিয়ান বাজ মানুষে জুদা করলো হদ্দ কি আল্লাহ আজ জিন্দগি আল্লাহ আল্লাহ হইব আল্লাহ ফত্তি দিন যে বাহরে সাইতে হয় মারে সাইতে হয় ফত্তি দিন খিদমত বেগুন তাই করে দিন ওহাদা জমিন আর একজনে ফুয়া আজ রাখে গেল বাহারে কেরে বুড়ি না ফারিব দেয় আল্লাহ লেকিন মানুষের হদ্দ কি হদ্দ আর বাহর মা যায় দেখি মার মার ফুয়া যায় দেখি গুড়া মাস্টিয়া নাই বেলা হয়ানন খারা বাদ্দা মাতা গনা ফানিদা মাতা গনা বাহতি দি যা হরবি দিনে ফেলে সে কিনা বঙ্গরি দি খেললা আর ফানি খার খরচ না করেন নাকি তো তুই ফুয়া যে আসত দে খেললা وهذه مشكلة يخلو لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم تراربو ضدك زنه الدين لا تقتلوا يوسف يوسف رقتلنا بجا هذا الله أحيانا إخواني فارم مذي متينين বেগু সোজা নল দারমিশ অল দানা বিয়ারিল বসে দি সরাবি অল বসে দি আয় কম মানুষ আয় মসুদের ইমাম তাহফিজর উস্তাদ বহ হেড আয় মিঠি দম্মদে কি হইম তো গেড় হনা যাদ দি হেন হইয়ারে বাদ দি ফেলাই তো মিঠি দম্মদে হিতারা ফারার মানুষ বেগুনে মিলিয়ারে বুট গরি ফারার মানুষ বেগুন আয় একজন বাদে বেগুন একখান হাম গরি বলা ইত্তেফাক আয় একজন আয় ইত্তেফাক ইয়ান বাজে হাদ আইব ইয়ান শরআন মুখালিফ কি আল্লাহ بيكون اجماع وجي قال وكسر الاجماع عند ارى من شر اجتماع بين فر اجماع بين فر يهم بيكون اجتماع وجي دين بعدن قال نوين بالانو تله هذا الله بيقول اجماع يان او بس شاد هذا اجتماع وجي دين اي حاضرون ديار بالا هذا هون يان فسن هذا الله يوسف عليه السلام اربع يعني هون بيقولون এক খত এক এক বেগুন এক কুফুয়ান দুশ্মন দেন হেড ভুতরে কম মানুষ এটা কিল লেকিন দিল নরম ওলা দেখ কিল হদাই নরম দেখ কিল এস্তেমা আমাদের মিটিং মাঝে হাজার হইল চলি যে আসতে তাল্লা মশওয়ারা কি দিয়ে ইউসুফর হাট্য নে দূর লেরে ফেলা দিলে দৌ গই চলে মশওয়ারা ইয়ান হাট্যে চলে মানুষ বা হাজার নয় তো খাড়ে দিয়ান মুলো ফেলাছু মারি ফেলা দিয়ান লোহ ফেলাছু বলি দালিক ফারান মাজিন কিনারিন গরর বাজাইয়া মিঠি নেই দেড়ে হাজার অন্যান বালা قال قائل منهم منهم لا تقتلوا يوسف يوسف قتل نجاه وألقوه في غيابة الجب وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين الجب يا إخواني كواوي ديبا انظروا دارك كوا وطفال ديلة وطحدثة لنسر فاني دهزا بلدي فالا ديلة نسر زائر دارك فاني مدخ ورقوي فاني أسد كوات أو كواوي ديبا انظروا وطو امكا دهزا مرفوان امكا أما جب او يديبا حمد الله زبين خانوغيوي খুলগিয়ই হেড বুতরের খুলর বুতরের ডেকা বেডেকা এমিকা দেন্ডেকা বান্ডেকা মুসজ্জয়েন ইলেন গুতুল মুসর ইলেন এবরে মুসর নিসে নিসে নিসে জায়রে ফানি তো বলতে ও তো বাল্টি কফালা দিলে ডাইরেক্ট নজা তাহলে বাল্টির লা মানুষ করতে বহুত লামিয়ার বুতরে যাইরে বাদে বাল্টি মারা হরে আও খেসু সাহ হরে তাহলে এই তার হেন্দিল্লা গুয়া সিনা ফুনা জানে যে হেন্দি লাগবা মুরওয়ালা বেহাসুরা ওয়ালা গো খুয়া দে কি তারা সিনতো হেদা লাহোর দে ওয়া আলকুহু ফি গায়াবাতি জুব আলকুহু ফি গায়াবাতি জুব মানে হেন্দি লা মেডিকুল ওয়ালা সাইর দিও লেকিন হিবা না হয় আর কি হয় ওয়া আলকুহু ফি গায়াবাত আল জুব এ আল বাবা কোউ বাবা মুরগো খতরাওয়া জেড হাবাজে বিসু আছে বাগাসে ওয়ানিয়ার আছে জেড নি কি মানুষ নদ বাসে হে ইবা মদদ وألقوه في غيابة الجب أرهبات قافلة والعتية ذاتية هيد اللامي تولي باي إبادت كسو عدرا كوي بدا هديك يلا بدا هديك هدي هبا مدى مرمد فاني تاك هميشا قافلة والعلي هبا مدى لامي هنتو فاني الله تولي يوسف رهد فالا ديلي هنتو نيلي آي نفاري بو لكن قافلة والي মানুষই বারে জিন্দা ভাইবো তাহলে মানুষই বারে জিন্দা ভাইলে লয়ারে হিতারা লো যাইব গই তাহলে আর ভাই ওয়াজ নিয়াতা থাই ফেরিব তাহলে দুনিয়া ইয়ান আমাদের আর তো ওক্ত ইবাদ খাস না আর রোহিঙ্গা কমবা তো ইয়ান ফিকির লো হরি বদে শত শত ফাজা না ভালে শত খারা কুরি ফাজা ভালি ওই খেঙ্গই দাম শত শত না ভালিন সারি বছর কামিল নফার আই দিয়ে দু বছর দিলে বেশি ওই দু বছর নদিলিও হে দূরম মধ্যে আসলে দূরম চলে জেগে ফেললেন সদুর রুসুম বরানো হইলেন হিয়াই ওই খেলা হিজামা লিগি মিয়া ফিল্মিয়া মাকসাব ও শিরিন ফিল্মিয়া আসেনেন ওই খালাস কি করিম ইয়া সদ সদ বাসাইনে ফারিদ দলে ও শিরিন ফিল্মিয়া কুয়া মাদাকে ফরান্না হলে তো আছে দুঃখ ফাই দিরি জিয়াদা হলে তো আছে ওয়ালা তো মরি গিয়ে গই তাহলে হেতাল্লা জাগাইয়ান দেহাদি وألقوه في غيابات الجب يلتقطه بعض السيارة سيارة ماني سبحان الله لفظك عنه مستعمل إقارينر إقارينر هذا رسول صلى الله عليه وسلم حديث ما ذكر مدة هذا أنا كذا زبان أيبو ده منشر وراء يركبون سروجا ليس كسروجنا هذا سروج ماني هذا زبان مدة গুড়ার ওরে এন্দিল্লা হর যে মশাল্লা দিয়ারে হেতারা গুড়ার ওরে বসো হেতাল্লা হদ শাহের আবু তাইব আল মুতানাব্বি হদে আজ মাকানিন ফি দুনা সারজু সাবিহি ওয়া খাইরু জালিসিন ফি জামানি কিতাবু তুল আজ মাকানিন ফি দুনা সারজু সাবিহিন মানে হদে গুড়ার ওরে যে মশাল্লা দিয়ারে মশাল্লা ওরে বই ইবাদ তুনারা দামি দৌলত পুরা দুনিয়া মজা নেই কি আল্লাহ হি মোহাম্মদ বইয়ার দুনিয়া বেড়া হয়েছে দেখলা হিদা জামানার লিখছিস ন দিকে দেখলা এ জামানার মুর্শিদিস ন দেখে এ জামানার কুরসি দাদা ন দেখে হেদাল্লাহ আজ মাকানে ফি দুনিয়া সারজু সাবিহিন হয়ে দে হেদাল্লাহ কারুনি এক জামানার মধ্যে এদুন টিয়া উশালে সাবিলে এঙ্গুরি বড়াই গজ্জে দে এ জামানার বেঙ্গর কাট ন দেখে তোমার হে দুন টিয়া তোমার বেশি টিয়া এ কাট মধ্যে গলা দিয়ে হে দুন হিসাব মধ্যে আছে একখান কাট মধ্যে টিয়া ইন্ন সরি যার গই দুনিয়া ইখতালাফাত ওয়া তাহাওয়ালাত আগদিল্লা নাই তলে হন أعز مكان في الدنا سرج صابحي وخير جليس في الزمان كتابه يندو الشطر الثاني جميل تلا أعز مكان في الدنا سرج صابحي ينقلت في الله يدي هذا من مدين إيجار ور مصلى ور بوليو رجت نونين قن دلا قرمت يا كان قاري مدد مكيف نادي ولي قاري أنا تدام نيارا في الله خدين قرمت إلنا شدر موسم مدد دي دوجة মুকাইব সারা ফরে মক্কা ওয়ালা আল্লাহ হাসদান মুকাইব না জলে এসি না জলে ইন্না হালিবু তলে আজ মকান বিদ্যুন আসার যাবিহীন আসেন তলে নাই তো এলা মসজিদের কিনারে কিনারে রইব ভালো কান্না হয়ে তেকাল মানে সাইয়ারাত গাড়ি কলে যাব না সলুদিন উদ্দিল্লা সফর করাই মক্কা শরীফ তু সাকবাল গুজি বেসার না দিও মিসকিন এন্তু সফর করাই পাকিস্তান ইন কথা দেরি রেখা না হি তার তো এন্তু যদি বারো জনের সাথে ভেটো সি বিদ্যুৎ বেসার না দি সাই মতার তো ইস্তেকবাল করি গরম মজা লগিন হি তো বারবার হো দে হন্দিল্লা তোমারও থারা হড়েন হো সাঁস এথান হয় থাপ্বার আমার ইতি এথা এথা থারা তু হোসেন হো ইতে বারবার হলে তারা হড়ে সাঁস এ ভাই ফুতল্লা বাজার ভিতরে গিয়ে ইতে দর ফরার থারা হড়ে তারা হড়ে তো তো তারা কি হলো আগের দেন হর ইতে আস্তাদ বাদ সাঁস হতুম বাদ আসে দর ফরা কি থারা হদে গুতরুয়া তৈরি তৈরি তারা নহ হে টাট্টি হো তাহার হা তুই জার হোয়ার নাম তৈরি দিয়ে তারা তাহারা তু আর বুঝতে আসছে তারা জার হো তু আর বুঝতে আসছে সাঁস ইয়ে হো দে তুই এন দিল্লা খা বারবার খা তুই এটা তু আর তাহারা ভগবান হাদি তাহারা মানু হাদি খালি মা রবি বসিহা তাহারা জিয়ান দিকে আরা করে করে হই লানু আসলু হায়েশ তাহারা লানু ইনসান ইজা ইয়াদখুল হেনা তো কি করে ইয়াতাতাহার হাদি তাহারা হেন তুই নেলি فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين تنار نمتو يد الحمد لله تارا شفتوا كيف ار الحمد لله العربيه فصيحه عميقه تلي اخواني تلي هون تارا دوار لذلك اي هون زي سار يسير هو دورين اتوانا مستمد هو نو مريل اتر مصيبه من فلا يسار من سولجين يسير من سولر السياره منين جماعه سول دكان زغت كفاتي تولي خود دي إباري اندي لك واتفال دو يلتقطه بعض السيارة إن كنتم فاعلين تواراتو قجتو منو هولي يان قروني يانو نقولي لها ياي فريبا قجتو بشي منو هولي يان قرو خود مانوش بولين دوبارات اببارات بولو ووتور دي مي كلامي عربارات نيسوتور دي ورمي كودي خطر هنو ধরো আরে মিঠিন গুজি ফারাম মদিন একজনে নুয়াজ নভরে সানাসর বেসের কি করতাম ফল একজন হদি বারে নসিহত করিস আর মধ্যে হদ আর একজনে এ নসিহত জন হারিব দরি বারে হাত তুলি আসার মারো আর জন হদ দেন হকমত মাতে এর লাগাই যো আর জন হদ হা দে বাজ্য সানাসুরে দগ্গই হারি বাজ্য কিনে দি হারি বাজ্য ইন এমনি কাজে ওর মিকুড়ের গুজেন আবার হদ আর জনেন দুয়া তাবা দাবা দিলেও নন নে আর জন হদ দেন তাহলে নসিহত করেছো আর হনিকের মোলজাম নসিহত মানিলে মানিব ন মানিলে নমানিব তারা বহুত হেমি কালামের দিয়া নিশ্চয় তো ওর মিক্ষ উড়ের দিকে আছে বহুত হেমি কালামের দিয়া আছে মানুষ বালা হন না খরাপ হন না বলে দেখালি খ দে যে মানুষ ওই সুর মাঝে এবে গুজা ওর গান হইব হদুন দুশো চালিশ টিয়া হেডিয়ার টিয়ারি যে দেশে এ হাজি হলেন দুশো চালিশ টিয়া কিনিব ই নারায় মক্কাশরী ফন্না ফরার দিয়ে মানুষের এড়েন সন্দিলে আলিফ বাব একু ফরার টিয়ারে ফন্না ফরা ফেরিবি দুশো চালিশ টিয়া তো আখির তো লুই তো হদুন দিয়ে হলেন বানা চালিশ টিয়া দি ওই দিন আর দিল যে মনোহর মিন নিয়াতে নারবাইন ইস্তারে না বিয়ার বাইন বাস আরো জন আহমদুল্লাহ আর নফস আশা হদ নাই হলি হদন দিলি অস 40 দি মানা 40 টা দি তুই হাজি বন্নস না কিনা বনসা তলে হদুন আখিরে এন ওর হই গলা হিতে মি কালামিন আর গুয়া নিসত জিবা উড়ে হিতে হতারা উড়ে ওলিগালিক হদ ইউসুফ আলাইহিস সালাম আর বাইন দে তেনে কি বোরগান হই গলা আখির গান হই গলা আর ওরান নাই কতল হই গলা ইয়ে বাদ হিতার আমি কে আস্তে আস্তে লামের ইয়ালা যদি নিসত উড়িতো হিতার আন নলামিতো হেদাল্লাহ মানুষের বুদরে ইস্তিমাহাদর বুদরে মিটিনর বুদরে অনারা ইস্তিমাহাদ কল গরো দে হেডা সাইও জিবা নাকি বেদরগান হই গলা হিতে হেমিক কালামে যে নাকি নিসেগান হ ইতিয়া তো আন নিসে নলামি দেতে দে ওরমি কেউড়ি قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون إخواني إن أسلوب البراء العجيب كنغري براء من شرح الله كنغري فلان إذا رأتوا يهون فولا بحرتهم الدهلي كي الله آر را عدر كار جنو لئبو باي ولي باي آر را حاقيا نحن نجل نفريبو دولن بارات إذا را ميتين غريب لئي تلن بارات উদুরকলে মিঠিন গজ্জি হদে বিলাই আল্লাহ বলে কি করতাম আর আগত ভারির হাই ফেলার মারি ফেলার তাহলে কি করতাম বিলাই উদুরকলে বেগুনে ফেসলা করার দে বিলার গলাম মারে যদি জুনজুনি বানিয়ে দি ভেজি দেলে চলে আরা পয়েন্ট বাসা ভারিম কে আল্লাহ বিলাই দুরি আইতে জুনজুনি মাতিব জুনজুনি মাতিলে আরা হবর ভাইম আরা লুকি যাইম বই চলে ইস্তিমা মই ফয়সালা হইতে বিলার গলাম মারে জুনজুনি দন চলে জুনজুনি বা দিব হনে একজনও তো ইয়ার ন চলে জুনজুনি বাদ দিয়া ইয়ে নজা কে আল্লাহ একজনও নাই দে আল্লাহ ولذلك يهودي ترى يهودي بيكون خراب نين نصارى بيكون خراب نين في علم الإدارة زينك تنظيم تخطيط أحسن هي لما دي ترى بشي آگه گيه كي الله هي ترى زيان فاريبو يان فاي سلام مدلو ديان فاريبو ديان لويبو ديان هم ها گريبو بولو داخبو زيت فاي سلام لئيه حتى هم گرا شروع گريب لئي ولذلك هي ترى حد دهن دلا آرادي خون فاي سلام للم ده ইফো এবারে নেলা ফেলাইম তো কেঙ্গুর নেলাইম খালাস তারা ফয়সালা ফেলাই আর রেত দেনে কি যারা ইয়া ইত্তেখাদ করার করি ফেলাইয়ে তাহলে আর নশার মাই মারা আর হনিগের নড়াইম খেলা আর হাদা হয়ে দে এফো এবার বাহর তো কেঙ্গুর নেলা ফেলন তো বাহরিয় তাই ওরা হদ দে ও বাজি قالوا يا أبانا ও আর আর বাজি তোর হজঙ্গে হক জঙ্গি ولذلك اخواني هنا حمد فصدن زون একজনে মাতিলিও তিন চারজন জনের মাঝে নিজাম মারি টাকার মাঝে তিন চারজন জনের মাঝে একখান হাইব দে একখান কিমত দে একখান দাম দে একজনে আর কিনারে ধর মিসাল একজনে ঘর খেড়ে দিন এহালা মানুষের বড্ডলা হামল করেন শোনা আয় একজনে যাই এরা হইত দেন এটা ফারাম মাঝে বেগুন ফ্যামিলি থাকে তুই এহালা মানুষের জন্য ঘর খেড়ে দিস তোর গিয়ে ভাই তোর দিন হয়ে উল্টা যেটা দূরে দিস দেখিন আর ফাঁসশো জন গিয়ে দশজন গিয়ে হইলে ফের এটার হাল শুনে না কামে সাল হই যাই দশজন যাই তোমার মা মানুষ খেলে যদি নিলা করে একজনে মাস যা নজন ন মাতি দেখিন ও মানুষ ভাইয়ের মশালা এল লইতে হন্দিলা করিব দশজনে আয়ের হতাকান মরা হলো দিয়া বলো একজনে হলিও ইয়া তারা একজনে হলিও লেকিন আজে হাজার হইতে কে নই বেগুন আসছি তারা قالوا يا أبانا بگونه آيور خدي او آر آر بازي ما لك لا تمنى على يوسف اباجي كيني دي سبحان الله اترى عجيب شيس داد دهاتيتون سوق دهاتيتون خدوم مانوش اين بودل جاگه فردن متقم عرض لوت وي دای فعلا هي داشر ار دکر ایک زنه دکر اشر اس مزا اتگا زنه هدی تو کنگو جهونه الله ما کنگو جه دورو دم دورو گیس هد دورو داد تو سوگای گی سوگای کیدا لا يمكن عجيب الله تنلي هلا شيلي دي ايه نه درو گيو گيد داد دهاي دي تون سوق دهاي دي تون ار هدو مانوش خدا আলে দে বলে এন্দিল্লা করে বিহা করে কানাত ওর মিকা কানাত মিকা কি আল্লাহ ফাইললে বলে নিজরি আনা দে ওর তুলি মাতো আস তুল ধরিব না ফাইললে ওর গান দে মিকা আমি তোর হদ ধরিব দরমিয়ান নেই দত ইলান বাহল লয়ারে এন্দিল্লা করে কেঙ্গুরি ব্যবহার করে ফেললে এন্দিল্লা উসলুব লফজ কেঙ্গুরি ইস্তেমাল করে ফেললই তারা يا أبانا بلا مقدمات آگے ہونو کسو نائیں yani hodun şiz zor odda alları tutup gülü darı kukarın odayın. Bajar bağ, zor ol hodun al gayi huş boyi et aradillah. Zor ol ibe fuhle, hodun manşi zor ayır. Zor ayı suge no de ki, lakin zor ol boyar ayır. Asman dünyaya adar ugi, hala ugi, zor ol boyar ayır, hem zor ayır. O diyor, hodun zor ayda gül. Tüle hatta her şiz aste aste, rayt aste aste gönül gay. Din aste aste ayır. Fuagwa shomoyin ek maj jumash tin maj aste aste ile voy voy yer ambure aste aste den tiyar be gur aste aste illa idram bil muqaddimat dhari ka yer durat suk dha vele ya abana o arar bazi malaka la damanna ala yusuf la mukshram wala sukshram ولذلك يا اخواني علم الادارات زينك يهودي نصارى ولا منشرشيكا هيدار ربو در حدن عيوب كلاسي بشي بور عيوب كلاسي علم الادارات علم الاداره والقياده جميل اذا دمج مع القران والسنه قران ده حديث غير ملي فجد له هذا جميل لكن خلق بنا علم الاداره لون هذا ليس بجميل لانه ترى يحظك على على الخيانه وعلى الخسه وعلى عدم المروءه يعني تعيش في المجتمع انت احسن واحد انت مو اقل من اي واحد تولين يا اخي طمعت دور بيا سيف حرام شرم لا لا لا ما تستحيش بالحد فما ينفع علم الادارات دقون هنا فاصينو دقون هنا شندرانو ولو جمعنا بالقران والسنه تولي عريا كيباريبو فعلا هذا رجل اداري قائد يلا لانه جمع هذا العلم مع القران والسنه إذن يا إخواني إذا رأي هون تواري علم الإدارات ما ديك بشي استماله النار تواري حق الله تون دروي زي ما تخافش من حد ولا تستحي من أحد بالعكس أراه دير إلى الآن أجف النفر كيف تبيع أي شيء لأي واحد هذا إلى الآن في الفيسبوك أزي كيف تبيع أي شيء لأي واحد ولو كان قارورة فاضية ولو كان لأخوك ولو كان لأبوك البيع والشراء هذا بعفناي بيني كسوني يا إخوان إحنا مسلمين احنا عندنا عهد احنا عندنا مروة احنا عندنا اخوة احنا عندنا صداقة احنا عندنا مودة ان بتقولنا خدت كيف تبيع اي شيء لاي واحد لا ما يمكن كيف تبيع اي شيء لاي واحد ولذلك خدوا ما نش ادارات ما تقولي وتأثروا بها فباعوا اصحابهم فوراً هو جاء والخد يا شيخ ده ما ينفعوا خدنا ينفعوا نيهودنا يفوا جاءوا جير زينك يعرفوا دي دورات ادارية لين تولي اصلا دوري ما نش نوسندو توی خودون هم منشر ما دیگولی سیم بوری سوال آیا است خود دل هدول ما این فعوش بی حاگه که الله این هدول قدیمین هدول عصر حجری تو لیا باع اصحاب باع الزماله باع الاخوه باع المروه و تفر باع حتی بیت و اهل و اخوان و اولاده لیش؟ هده علم الاداره لا زین نگی ترگو جیه با فره آیاره کنگوری لفظی به بفار گوری فجه کنگوری استعمال گوری فجه سوکی به بفار کنگوری دهای فجه لفظه خدا این کنگوری های فجه کنهار یا ابانا او بینو تمرات تفونو اون را تخیل گره ذهن لیره یوسف علیه السلام هزبانات یعقوب الله فونده خدا خود ده تمرا فونو حاضرین تمرا یلیا خنا آتفونو دنو نیزه بازه سوک بانگوری حنین کلی دیاره خلیک حاضر تو حاضر دک کنگوری خدا کن خوی فجه يا أبانا أو أربازي ما لك يديك يا الله لا تأمننا على يوسف كين يدي دواتو تومي عرر وري بشش كانو دارا يوسف وري عرر حاج عليهم ده يوسف وري وري بشش كاناي عرر وري تومي بشش كارا ده تيا فشاد مال دولتو ده خام تام ده قرار بشش كارا بانا يوسف وري عرم دواتو بشش ندني تي زمانشی نگه دوار خونو خیانت نگره خیمانشی یوسف بار شانم مجھے خیانت گری بونی ایبن لفظو کنگو رو استعمال گری بجی ترا مالک لا تأمننا على یوسف و اننا له لناصحون آرا نصیت گریم دار بیاره آرا عدر گرن نوال آرا محبت گرن نوال آرا عرر بی اللہ قربانی دیم ده ہے بھائی اندر ورے کن تو بشش نہ کرو آرا تو کس تو دیکھی لے آرا رہا باللہ یعقوب علیہ السلام تو تو متفرین نہیں دیکھی میں گم فوائن تو آرا باہو تو ما تو فوائن سو اند اللہ اگزانا تو نرا اگزانا کس تو بیشا دورتا ہے لیتا اچھ پاری بودے لیکن فرق نہ تائی بو تو جن فوائی بیئن فوا باہو دا ماہی نحجیب ننی تو لہا مہا بافکی ہوئی او فوتان আহাই তোমার হেন্দিলা নগরী, আহাই তোমার আর বিশ্বাসী নগরী, তোমার আর হুয়াইন আহ আল্লাবি না মরি যাইম বই, তোমার আর বাই তোমার চলিবা দে, তোমার আর বাই তোমার সাইবা দে, আহ সাইম দে ন আহ তো তোমার হেন্দিলা বিশ্বাস এন হইব হয় না ওনারা আর হওয়া দিবে গুণ আস কিসা শুনো তাহলে ডায়রি খাওয়া দে أرسله معنا غدا خلني على دين لي تو بشاش غرو دول خلني على دو خلني على نود دول تو بشاش نغرو ورطنا هي ورطنا يلا سبحان الله هات الله عربي كله هدي هدو منشره بوله غلطو زلطو ناخذ ثاني فلا بعض الناس جرهم من لسانهم غلطو ثاني هدو منشري هات الله زيوت زيوت আফাড়ে যেফাড়ে হতানো হইও এক ফারাত মানুষ গুয়া সফর করা দিয়ে সফরত আসছেন শত বছর জিও ভাইয়ের বা দেন এক ফারার মানুষ এ বর্মায় মামালে নেলি বেসার না যার মতো জিওর তুই নেলি ফেজি হ বছর গিয়ে কদিয়া তুমি কিনা আকচার মিন অসির ইনসানা হক বছর জিওল হয় সফরে হেড হক বছর তাকে আসলো হ বছর তাই কে আবার আসছে আবার এটা জিওলত কি আল্লাহ সুল্লু আনাল্লা বলি সুল্লু আনা তুকা সফর হজ্জি ফুলুজুয়ানা এ সবাব সিমিয়া তো দরা ফুন নেনে দিকে হয়ে অদ্দ হইতে হতে শুল্লুয়ানা শুল্লুয়ানা হদে শুল্লুয়ানা খালাস খুদু হাদান হে গাড়ি ধরে লগি তো শুল্লুয়ানা ওই নেন ওই টিপ দে টিপ দিয়ে কুড়ো তুললে দাঁড়ে মানুষ এবার হনে মাঝে হদিতে মাঝে দে কি আল্লাহ হদে দে শুল্লুয়ানা হয়ে শুল্লুয়ানা মানে কি বিল্লাহজাল খালিজি বিল্লাহজাত আহলা দম্মাম শুল্লু আনা বেগুন আয় গুজি দে তাহলে খুললু আনা হয়ে ভান এ শুনলু আনা বাসুকে দিতে এই তো হত আর খুনি ন মরি ওয়াল্লাহ ন মারি কেন না মারস এ দু মানুষের মধ্যে তুই শুনলু আনা না হস শুনলু মানে খুললু মিন লাহজাত আল খলিজিয়া শুনলু আনা তো শুনলু আনা হইস আর শুননি মানুষ কল হাজিরিন এ শুনলু আনা আল্লাহ বলি এই তো একরার নগরে বিড়া হাতে হাতে বহুত বিড়া হাই রে বহুত বছরিন ফিড়াহাই শহরে হেডে বহুত বছর খাইনিতে খাইনিতে তার আর মতো এটা আইনি আবার তোর হাই মামলা আগে আর মতো উঠি আলহামদুলিল্লাহ দিন মধু আল তসরিয়া হাকে মানে লিল মানুষে ফাজে না ফেলে শুল্লু আনে ভাই ফাজে শুল্লু আনে নেলে ফেজি আর জিন্দিগি বর শুল্লু আনা না হো কেলা গাল বাবা নাস তুজুর রহম লিসান হম হুনা ইয়াকুব আলাইহিস সালাম ইতার রহমাহা কি হয়ে ও ইয়া তোমার বিশ্বাস করি নাই ইয়াকুব আলাইহিস সালাম ফন্দিন খিয়ানত দিরত রাখিব দিয়ান মা তওয়াক্কা ইয়ার বাদারিয়ান ফরানে ফেলে দেন হাদা হুকম আল্লাহ হাদাল কাযা ওয়াল কাদার তাকদিরান হাম হাউজাব ফলিদালিক আর আর বাইয়ান জিন্নি কি হন কেম ফমাজ মুখাইমাত মাদা আসিন ফরান আল্লাহ বলে দেশে রিদি আর তো আজ আগে হচ্ছে দশর আল্লাহ বলে দেশে রিদি আজ আগে হচ্ছে এ মুসিবতি নয় দেই আল্লাহ বলে আল্লাহ বলে হদাইন হয় হাদা হুকম আল্লাহ তাকদির ওয়াজিব আল ঈমান ফলানাই গরক দশানাই গরক হনে গো জাল্লাই হয়ে পারে লেকিন তোমার ওরে আন হুকুম তোমার ওরে হালাস দিতে ও গিয়ে ইয়াজিব আলাইকা আন তুমিন ওয়া তারদা বিল কাযা ওয়াল কাদার হুনা ইয়াকুব আলাইহিস সালাম যদি হতো আন হইতো ন হইতো মানে নাই ও গিয়ে গো হালাস ও গিয়ে গই মানে ও গিয়ে ও গিয়ে চলো হদ আলহামদুলিল্লাহ আরসিলহু মানা গাদাই ইরতাহ ওয়া ইলাব মালেশ শুল্লু আনা মালেশ ইতে হতায়ান ফুনিলে ওয়াস ফুনিলে মালেশ গুশান হয় তা শুল্লু আনা হন ভারত ন হয় হন জাগাতি আনত ন হয় শুল্লু আনা হামা হতায়ান ফুনিব তার সিনেদে মানুষ থাকিলে মালেশ গুশান হয় বস ফায়দাল্লা তোর হন শুল্লু আনা হইতে হই আ হই না কইবলা শুল্লু আনা কইসকা তোর হদ আলহামদুলিল্লাহ আরসিলহু মানা গাদান ইরতা ওয়া ইলাব ইন্না লাহু লাহাফিযুন তোলে যদি তুমি আর আমার বিশ্বাস করো তাহলে খাল্লা দে ফেড় أرسله معنا غدا يرتاح ويلعب وإنا له لحافظون كي قريبا ده قصاد عيبا ده فار قريبا ده نو يرتع يرتع ماني أصلا ما ده يرتع لفظي با حالله استعمال ده سؤال الله ده হেদাল্লাহ মুরতা সলে যাইয়ে কেতিহার বাদে নেড়ের গজ্জার অনে চলে এবার হদে মাররা ও মারফা হেদাল্লাহ দে হত্তা যেতনি গিয়ে হযরত হালিমা সাদিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল লজাইল তায়েফ মাজে হালিমা সাদিয়ে রাসূল আল যায়র দিশার হায়র বলিত তলে অন্য ভারার মঞ্চে ও যদি এর আগনাকুম দুয়ার রাসূল হাইজ মারদা আগনাম হালিমা হালিমা সাদিয়ে যেদাগা মাজে নেকি সল সারা তোর ইন এডলো জোনা বলি বলি ওই আইফারে ফান ওহম লা ইয়ারিফুন আন হালিমা সাদিয়ে সল্লাল্লাহ বালা জায়গা ইখতিয়ার করে দিতে না লেকিন ফাজিবে ইখতিয়ার করে দিবে বালা দিয়ান তারা হইনে পারে তোলে হক দি যারা আরসিলহু মানা গাদান ইয়ারতা ইয়ারতা লযাইবা সলম সল্লাল্লাহ ইস্তেমাল দি তোলে সল্লাল্লাহ কেলা ইস্তেমাল হই দে সলর ওর হনে হিসাব নাই হনম কিসনে দে সল ইখওয়ানে এক জায়গাত উগা মানুষ ওয়াজ দোয়া করে ইয়ানে এক জায়গাত কা হইতাম তো এক জায়গা থই না ওয়াজ দোয়া করে নসিহত করে হুকুমতের হতো মানুষ তো কম না লাগে হদ দে আসল ইবারে ফন্না ফরা করিব জেন নেবি তোর কমরে ফন্না ফরস তবে নে দেশ নয়ান দূর দেশ আর সল ফন্না ফরা নে হইলে তোর কমরিও ফন্না ফরা নে হারিবি ওরা দিন আলিব আরবি লোক আরবি শিকার দোয়া চলি ভাই হদে মলে যাবে হদে হাত তো শরদ আছে কি আয় ফন্না ফারা বসে মারি ও তো মারলে মারবে সলর ভিড়লে কি তো আর কে শরদ আছে কি শরদ আর আগে আগে চলি না হারি আয় জিয়ান শিখাইম ইয়ান ফরিব দি আর কান ভরিলে আনি এলা দিম এটা হদে সলে কি এঙ্গরা আগে আগে ভরিব মাফি মুশকিল ওই আনো মানিলাম চলে সল ওয়াইনে বেতক আনি আলি বলে দিয়ে সলের বে চলে কি যে বে বেজলি কেন তোর আগে আগে সলের আগে চলে হ্যাঁ কিন্তু ফোন নাম্বার আর ইনরে আলিফ তোর আলিফ এল হবে বেন হয়ে দেখ কেন তোর আর মিসালি চলে তোর চলিবা আর আগে চলে তোর আগে চলার ইয়ান মানে ইয়ান দে আর আদি মাদি চলি বললা আর পিছে চলি বললা আগে চলি বললা ন এখন এল হেকমা হিয়ানন বরুরা তোলে হনি বাইয়েন ইয়ান জরিয়া পঞ্চের ফোন নাম্বার আছে দেখা যে তোলে ইয়ার চা হদ দেখি আল্লাহ খাইব লইব গজ্জাইব তার ওর হন হিসাব নাই চলে ও বাজি তোমার ফুয়াব দেখাড়ালে ফার কুড়া দিম দে গাছাড়া দিম দে হন হিসাব দেন গুজুম দে আর কান ফায়দা সলর ইয়ার তাম মজে কি ফায়দা সলরে গিরো ছড়া আজি কাল জানি ভারে গিরো হতো সলর ইটা দাম হরে সলের উঠলে এর ফরক উঠো মজে উগা দরিলে আর বেগুম ফিসালি সল উগা দরিলে আর গগ মিকে মিকে গিয়ে ইন উগগ আনাগো ভরে চলে সল গিরস্তি সল আনি বসত বাজানি ফারে হদুন জায়গা হদুন দেশত বাজারে দেখি এক জায়গাত সল ওগা গাড়ি রাস্তা মাতি আরে গাড়ি সদ মারি মহিলারে বুড়ি মারে বহুত গাড়ি লড়কি উদ্দিয়ে বেতলে সল নাই বাজ্য বাজার দে তুই গাড়ি নদী করলে হয়ে রে আল্লাহ গাড়ি নদী করলে তুই গাড়ি আই দিয়ে সল হতে বাজার দে মানুষ কেন করবি এলা চলে হদ দেখুন দিল্লা ইয়ার চা সল জিকা জিকা লাগই গিরস্ত তো সলি বা দামি সিজদাদ আল্লাহ সলর ভিজে ভিজে যা করে চলে আর আই ইউসুফ আর আর ফোয়াদে আনিম দে লজের ময়দানে ফেরি দিউম হাইল ময়দানত জেড়ে মন হয় ডেকা লাইব জিক্কা মন হয় ইক্কা যাইব আর আই ইউসুফের বিশালে যাইম দে ইউসুফ আর আর বিশালে আইব দে ইয়ার তাই ওয়া ইল্লাব খাইব লইব খালাইব ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর হেফাজত করি মারার বাইরে তোমার বিশ্বাস আছে সাইব আল্লাহ قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون أوفوا أينول آتوا بشي فات فريبوه ليحزنني أن تذهبوا به فوالا الشروط عايف ويبارا غطي دين ساي ساي تاكي دي هند الله فوا تولي فوا يبال دي الدين آتو غيبو كي يقول دي ولي آتو دو بشي فتفوري بو فوا الله آتو دو بشي ظلي بو يا نكن دولن بولات باقي ها غلي بولي آتو دالله غير ইয়ানত তো বুঝা যাত দে ইয়াকুব আলহ ইসালামে খল যখন বুঝি ফেলাই তামান বুঝি ফেলাই খল গুজি দিয়া এখন ওয়াফেস আইন ভারত নদ্যুম তোমার হলে এছাড়া ওই দেভারে মাত উড়িব ওই দেভারে নুকসান আর কান দশা করিব বাহে চব্বিশ ঘন্টা হইবার সহি করি পারবে না ঘুম যালে ওই দেভারে বইবার কতল করে ফেলাইব এখন বাফ ভাসি গি তাহলে বুঝো দাদ যে আর তো ফেট করিব হর কি হলো বাহত তুই এখন জেহেরত কি ভাগ কর আর হয়ে খাব কান দেখিন আর হয়ে স্বপ্ন কান দেখিন তাহলে এখন ইতারা এর আরে ইং কি হর তাহলে দিনিয়া ধরে কিয়াস গড়িলে কি হর হতারা মধ্যে পৌঁছার গে তো হত দেন لا يحزنني ان تذهبوا بي الله يا اخواني তোমার বাহত যে তোমার এন হদরে ও ফুত মতো এসিসান মনে হত দে ফরানে মাগের দেশিস তু ফেললে বাহরে সিসেন আনি নদিবা তো মুসলমান হলে হামহানে দিবা তোমার রু যদি তারা দিল্লা দিয়ালি ফুয়ানি নদিল্লা দৌলি আনি নদিবা ফরানে লাগের বলে তোমার ফরানে মাগের বলে রে আর পন্দ্র নদী তোমারে দিম নিগেন হইবা ইন খন্দিল্লা রু হে জামানাত ইখওয়ানি হাম হানু সাল্লিল হাদাফ ইয়ালে নু সাল্লিল হাদাফ আনা জেন খিতবা গুজি ফয়সালা গুজিয়ান গরিবা গরিম হেডা ফাট ফুরানি নাই লা ইনসিহাব নিহাইয়ার হনা আদার নাই হনো ফাট ফুরানি নাই ইখওয়ান ইনদিল্লা হুদুন দৌর দে আজিব এক জায়গাত উগ্গা মানুষের একান শিস দরি বাল্লা উগ্গা মানুষে একান হাম গজে ফলানা গা লেগি ফলানা গা মানুষেরে মারি ফেলাই ইদার ভিসা লিগো সিওডি হজি ওয়াকা ইয়া ইখওয়ান মিন আল ওয়াকায় আল আজিবা তো সিওডি হজি দে মায়া হুয়া মায়া হুয়া ওয়াই এই জারে বহুত কথা লাগে আল্লাহ সাইয়ে নভারের ইলেন হদ দে ইদারাত তু মায়া হই বারে তুই দারে বিয়া করে ফেলা আদর হজে তোলে হয়ে দেন আয় সন্দিলা লেগি হইবার নে আসি দিয়ালা কি গজি হইবার আসেন উজারে দায় মারি ফেলাই দেন তোলে হদ না আপনি আন লাগে আল্লাহ এতদিন বাদ ইয়ান ফসে দিয়ারে মসিব দিয়ান আগে গই অনারা সিমাইয়ে হিজার সিনরে সিমাইয়ে হাদ ওয়াহদ আজিব সিমাইয়ে হিন বিশি পুরান জামানার সিনার সিনা যে তিনি হিবা যাইল গো সঙ্গীত হান আর দাগে উকান সিমাইয়ে হাদ গোয়া বিশি বরফ আজকারি দেখি তো সিমাইয়ে রে হেডিয়ার জীবন কি বাদশাহ আসতে ডর আছো হিজার হিসালি কি দিয়ে উগুয়া গর দিবে হে মাইয়া ফোগা গর দে ফড়াই সিমাইয়ে রে দশ বছর বান সিমাইয়ের ফিসালি ফিসালি সিমাই বিশি তালাক সিমাইয়ে দিল্লা তালাক দে ইতে ফের আখির তো দাইরে দেশিম বেগুনি দিলে ফেলা ইয়ে সিনারে বা ফোলা মামলাকা তাওহীদ সিনারে গরিয়ারে মামলাকাতুল জিন বলে হয় নাম দিয়ারে সিমাইয়ে হুকুমত জি বাদ আসর আল মামালিক সালাস যেদিন কি সিন বাঙ্গিলা মতাশিল জেঙ্গিজ খান রাগি তাই বিহন দশ বছর মাইয়ে বই বাই ইয়ে মুরাকাবা করে হন হদা নফার এইটা তো সিমাইয়ে তুই হন বদলা লাগিল্লা মনে হরিতে বেশি খুশি হয়ে কি আল্লাহ সিমাই বিয়া করিব হয়ে যাচ্ছে আল্লাহ বিয়া করছি বিয়া করি আরে ফেড় মজে পোহে স একজন তোমার একজন হুঁশিয়ার ইতে জীবা নাকি দৌড়ে দে মাইয়া ফুয়া ডাক্তার আছে এবারে হামিসে যাইতো দাবাই দিবল্লা হন্দিলা দাবাই ফুয়া ফেড়ম ডর যাব ধিনলা দাবাই চলে এখন ফুয়া ডর যার গই ডর যার গে বলে গিয়ে গোড়া ওইবার রক্ত আসছে ফুয়া ওই নেভারের একদিন দুদিন না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চারি ঘন্টা ফুয়া হিব ওই নেভারি অক্ষরে মাইয়া ফুয়া জীবা নাকি শিউড়ি দে ফেডার মরি গিবা সি মাইয়ে খেঙ্গুর মাঝে সব বিয়া করি ফেডার মধ্যে ফয়বা ডর করে ফেলায় তো মরে গিয়ে এটা বিয়ে সে গিয়ে গাল তো লো আয় যার তো বিয়ুষ দিতে নাকি ও গিয়ে গই জীবা নাকি বাদশাহ আছে হাকিম আছে ইয়াকল আছে এই দ্বারা খুশি হয়ে আরে হত সীমাই এর খতম করে ফেলাই বইও গিয়ে হিতি বিয়ে সে গিয়ে গই লুলো গিয়ে গো কি করো হদা দিয়া খুশি দিন ফৌজ পুলিশের লয় দেশের বারে ফারার বার শিকার করতে নিলে ইতে বিয়ে সত্য উড়িয়ারে দেশ গুড়ালে ফেলাই উতারা উন্তু আইতাই তাতে দেশ লই গই থলে ইখওয়ানি হন্দিলা হন্দিলা খল ওয়ালা মানুষল ফি সাবিল তাহকিক আল হাদাফ হন্দিলা হন্দিলা করে চলে যাল ইনদিল্লা মুরাকাবা দু বছর সবছর দু হয়ে চার বছর নজাম ভাইবাতু থলে ইজাত আদর ভরি আর হইয়েরই আয় ভরণার আয় হাট্টি বলি আর গজ্জি বলি তোমার তো এত বছর বাদি আর নাকি লাগে দে তেন হইয়ারে তো কথা নহদি খালাস তার মধ্যে জিন্দি করি ভাই দু ফোয়েদিন ফোয়েনি আসি ওর লা ইন্নাহুম ইউফাক্কিরুনা ফী মাসালিহিহিম তো ইজ হ দে তুই আর বননি হতর হনে বিয়া কর দে তো আর হনে বিয়া কর দে তো তুই বিয়া কে আল্লাহ গজ্জি রে আরে হদা আসলে নাই জামাই ওয়ালা মাই আফওয়া বেশি মরভুয়া নরম আয়ের বাগে হাবে লাগবো এখানি ইয়াকুব আলী ইসলামে বাদ মাসে বুঝে ফেললা বেকুফ থেকে তারা শিখা দিয়ে আর আয় তোমার কানে কান সাবিলের কুলি অবলেন বাগা বেলা বুকি আল্লাহ হয়ে এখন আর আয় যাবেন আমাদের গুড়া হুয়া এটা তাহফিজের উস্তাদ আছে তোমাদের তাহফিজ ও মাসা আল্লাহ তাহফিজের উস্তাদ আছে তাহফিজের উস্তাদ দিয়ে হদলেন আজ আর একবার মাদ্রাসা তো মসজিদ তো মুজালবা রেহলা যাইতাম বেড়াতে যাইতাম তাহলে ফোয়াইন দিন নাকি আট বছর যা আছে দশ বছর যা আছে মাদ্রাসার মাঝে ফোয়াইন তাহফিজ দিন না গুড়া হুয়াইন ইনও লই যাইতাম বই ফুয়ার বাবে এজাজত দিব নে গাড়ি ঘুরা ডর লাগে নহইব সমস্যা গাড়ি দিয়ে নহইব সেই জমানার মতো গাড়ি নাসিল কে আসিল ভাড়া ভাড়া বাঘ গলতো গাই হেদালা কি হইয়া দে বাঘ হইয়ে দি এখানি ভাড়া ভাড়া বাঘ গল নিয়ে আজিব সুযোগ বুঝ আই দুই হাপ্তাহ তিন হাপ্তাহ আগে ক্যাম্পর মাঝে উগ্র মানুষ বেশি মাতার বলি আরে আর মার শুদ্ধ সাঁত হাত ভাই তোরে যাই না মেম্বা বালবির আর মার লবির করে হয়ে যাই হিতার গরমে বেশি মাতার আয় হাম হাই যাই একাগর বসুন তো একাগর বসু কুরসি কেন দিয়ে বসি আই ডর মানুষ যে লানো ডর মানুষ যে লানো তারা মেডিক বসে আয় কুরসিদ বসে দিয়ে দিয়ান ফাই দিই একখান দিকে আল্লাহর হেকমত আল্লাহ মরে দিন কুরসিদ বগারে ইয়ান আল্লাহর বিশ্ব করিয়া দুই নম্বর দেন আদত নেই লাম দুয়ারি ওলা ফ্যান হতো তিনি তো ইন আদত তিনি কিনা তক গুলি বলে ফাড়ি যাবে ফাড়ি যাবে মুসিবত নি আর কিন্তু মানুষের লাগে হেদাল্লাহ একমত মদিনা শরীফ মাদের হদুন হানাফি মানুষ তার মজহাব হানাফি হানাফি বানা আর কম সুরিন আছে আরাকিন আছে হদুল্লাহ আছে হাদুল্লাহ সুরিন আহনাফ থলি তারা নোয়াসুদ্দ আসে রে থই আত্মহিয়াত ফরিবাল্লাহ বলিয়ারে সন্ধ্যা করে বসছে জেন্দিল্লা নাকি শাহফিকল বয়ান করে বসছে ইতার বন্তরণ হল্লা রে ইতার বন্তরণ ঠ্যাট চার জনের মধ্যে হেক মায়ের দে আবু হানিফে নাকি হেক মায়ের দে আবু হানিফে মানে দিল আবু হানিফা তোর এখানো তো হতো সুইয়ের দে আবু হানিফা আবু হানিফা হজকাত রাজিও বড়া হিতার ইবাদ হাই ইবাদ তো লম্বা বাজে ফিন না ইতি বাজে তিনি বসিয়ে ফাড়ি গিয়ে ফাড়ি যে তিনি গিয়ে হই ফাড়ি গিয়ে হইছে বুধ তো ব্যাটা বেরোনো হইনি হতে মুশকিলা কুরসুর বসে দিয়ে আনাল্লা অবাই হা হুক গাগলে দে হল্লাও তুলে মুভি আর দিন কল্যা গির গির হাফের হাফ দূর হলাম বাদে ফাইনাওয়া ন ও আল্লাহ ডল্লাকে দিন মানুষ হত কেসু নগজ্জ তু নগজ্জ লইলে হিতে তোমার ইকাই বুঝ কি আল্লাহ হদিন আর ফুয়াজ্য গিয়ে আউ আল্লাহ জাল্লা হনি গেলে তাল্লাহ আল্লাহ আছে ফুয়াজ্য খেঙ্গুরি হইয়ে হদি তারা আ দে গিয়ে গোলে আর মোহাম্মদ দা একজন গা তো ফারা দার গই ফারা আর কেসু নগরি তাই আর কেসু নগরি ইদে জিয়াদা অন্য শিস্তু হয় যে কুরা হোক গুয়ানি হোক এগি মনুষ্যরে কেসু নগরি এবার মারা দেশে যেন দে মুখ বিয়া আর ইতে হারে ধরিম হারে লো মেনে গরের খল্লা হাবের তাই নলে কুরসুদ বরি ও ফেয়ার নয় কুতু গলি তবানি তো বেগুলন বেড়া হন দিলা অনারা হয়ে যারো চল তো বেগুলা কুলা একুতু বলে কুতু নেলিয়ারে গিয়ে হা বে জামান হেডে কে মোহাম্মদ হাফ করে লেখা দিলেন হে যেমন আমাদের বাক্কা নগল চাই বাদেম বাকিয়া এখানি আর কোনরে বাক বলি হয় উগুয়া বাক তো সুল্লা বাক যেবারে আসাদ বলি হুল্লা বাক আর উগুয়া বাক নামির জীবানী গীত বেতসুর হা বাক দাজ্জা দাজ্জা বাক আলাস আর উগুয়া বাক জীবানী গীত উদ দে বাক জীবানী কাজদীপ উদে কুমর তুনা রাখা না করে ডর ফেলে বা উদ দে বাক আর উগুয়া বাক জীবার নাকি দবা বলে হ জীবানী গীত মাতাল দি লেসম এগুন ফর ও তুগ আলক ফরে জীবা হাইফারে বাঘক কলর বুধ বাঘ হাইফারে দিবে ইবা হাইফারে তবানি ফেরতন জেন কিনা আলক মশলা হাইফারে দে দেবু ধরে ইবা বাবা আর উগ্র বাক জীবার নাকি রাংকুর বলে হ আল কালবুল আহমার তাহলে আল কালবুল আহমার রাংকুর ইবা আর গুয়া তাহলে আকসাম আর গুয়া যে বাঘেরা খালাওয়া তাহলে ইম বেগুলুন আকসাম বাঘলার এ বাকিবা হন কিসিম নাম দর যদি বা আদীব ওখান ইয়াকুব আলী ইসলাম কান নৌকা মোহান্দিস মোহান্দিস কি আল্লাহ বাগলর বুদরে যা নাকি বাক গিয়া আছে শিরিখান আছে বেতসুর হাবাক সি যে কি করি বোধ শিরিখানে আইবার আগত তো উজত দিবে লাগবো এই মন তো মন তো আইবাল্লাহ আস্তে আস্তে আইব দিন যে সুল্লা বাক আছে সি যে হন যে নোয়ার পিছত তো আই নলার আইব মন তো আইব দিব ঝাল্লি ওজ মো আমি কে মারিব দিতে যা নাকি উদ বাক আছে আজীব আছে ইতে হন দি মন তো নোয়াইব হেতাল লাজীব গাদ্দার এতে কি করিব পিছত তো লড়াই দাগত মারিব গদি আর চার সাই দিল্লা জীব হন দিল্লা যা নাকি জীব আছে উ দিয়ে বাক যা নাকি আছে ইতে সৈদ করে হন দিল আয়ের টুন্ডলা ফাল মারি ধরি হর ধরি বানাই ধরে সৈদ হন দিল্লা ফাল মারি ধরি মৌকলিম মধ্যে দাহা দা হন দিল্লা ইতার হন তো আয় সুফাল্লা লিসাউল ফিল্ম কান্নহ আরিফ মাযা তাফআলু যিআব আয়রে টুন্ডলা হর ধরিব বা লটকে ধরিব এন্তু গালগাল লাগা দি তোয়ার গাত লটকে ধরিব ইতি ইদার শি শিয়ারি করে আইন দিলা তো হরি দিলে তো লোয়াই দুননি কতম দূরি ফেরিবা তুমি ফহুয়া গাদ্দার মা ইকাবিলাক ওয়াজহ লওয়াজ হাসাব তো আইমারি বুঝি তো আইমারি বগাদি ওয়ালিযালিক ইয়াকুব আলাইহিস সালাম ওয়া খাফা আন ইয়াকুলাহুল আসাদ নহ সুল্লাবা গায়ব নহ ওয়া ওয়া খাফা আন ইয়াকুলাহুন নামির নহ ওয়া ইনমা গাল ওয়া খাফা আন ইয়াকুলাহুল যীব বাগা হে বেলেব উদরে বাগ খাইন গাদ্দার গো হে বাগ নলে তোমার এই হে বাগ দিল্লা মিকাননি ولذلك نعيب زماننا والعيب فينا وما لزماننا عيب سوانا وليس الذئب ياكل لحم ذئب وياكل بعضنا بعضا عيانا تقول سبحان الله كانما يترى الاشاره دي فن واخاف ان ياكله الذئب وانتم عنه غافلون توارا وطن فما زيت بغير عرف وواحد هلالي عرف وخرف يوم تقول فوين ده جواب الدين قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون إخواني أوي تفرف وانديو باقى ما نشاجد النظانتو يا باقشي كدية فانوين ولذلك واندي أنه هدقي لئن يأكله الذئب زوج باقى حيبة جدو لي ترى خطام مدى هدين دفلي هتونو دفلي أصلا ترى جواب هي ترى باهوري هون دفلي أصلا جواب دا কি হয়ে লাইন ইয়াকুলহু যিব মানি যদি বাগে আরর বাইরে হাই রাজ্যে দেওলে হাই ফেলার দেওলে লাইন ইয়াকুল মানি লাইন আকলহু যিব মানি বাগে যদি হাই ফেলাই ফিল্লে দেওলে হেদার লাই দর বাগে হাজিল হাই ফিল্লে হলে হাই ফেলাই খালাস তামামান লাইন আকল আকল মানি ফিল্লে ফুরাইগি মা আসসালামা লাইন আকলহু যিব ওয়া নাহনু উসবা বাগে যদি হাজিলি ফাজ্জে দেওলে আরো দশ বাই তাই বাদে আরো ডুয়াওয়ালা মানুষ তাই বাদে আর বেশি গুনারিওয়ালা এখানে তারা এন সুন্দর হলি বা হন্ত শিখি ইচারা তো এন হন নসিল নে বাঘে যদি আয় এরা আর বাইর হাই বা যদি হলে আরো তো জিয়া থাকে বাহরের আরই মরা বাহরের হয়তো সেই জন্য নসিল নে বাহরে কি বিশ্বাস দিয়ে বাঘে হাইবে যদি আনা গুনারি থুজি ওই গুনারি নো কি বাই গজালি তো গুনারি নো নি বাই গো হমি গিয়ে গো দেলে গুনারি রে গুনারি নো কেন হবেশ মই জেন নি হদন দাহাটে কল সুরক কলে তোয়ারে হদ মতকান দুয়ান আছে ইন তাতো কে শুনাই হের মদাকে ফোন দুগা আছে টিয়া তোয়াতে দুলে তাতো দুলে হের ফড়া ফড়া কি হো হদে বছর কানা ইয়ানি হাজিল হমই তো ইনশা আরাদিন সরার হালি হজ বাদে টিয়া মাগি কইলা তোমার না হইলা মেডা হজে হমই বুলিয়া রে ও তোমার কিন সরে হয়তো ন সরে দি কি গিতাম ও মাজু মাজু উনক কেন দে কি আল্লাহ আচ্ছা নিক দে রে যা ইদারাই হ দিন না ইদাল খাসিরুন ইন্ত খাসির ফিআল খাসির ইয়া আখি কে না ইদাল খাসিরুন হদ মানুষ এবার পরে বেশি বদল হদুল পরি কলে একজন তো সারি সারি কথা হ্যাঁ দি তোমার হয়ে রে তিন দি তো হদ আর পরি বদল কেম বদল বেড়া ইন্না ইদাল খাসিরুন গুনারি তুই তারা এ লফজই বা কেঙ্গুরে হয়ে গেছে খান সুবহানাল্লাহ মুরাত্তিবিন মুজাহিদিন জাহিজ গে যা বাহরে হইয়ে বাহ নো বুঝে হল দিয়ে দিয়ে নো বুঝে ইন্না ইদাল খাসিরুন আরা বেশি কি হইও গুনারি তুইম তো ফুগা হেলার গুনারে তো ফালাম্মা যাহাবু ফা ফাইবে কি ফায়দা দের বা বললো হতা হই খাল্লালো জিন্দ নো ইয়ে হল্লো গিয়ে দে ফা ফালি তরতিব বলে ভাই এন নাক মুখ বলে মুসলি তরতিব ফালি তরতিব আতিফ আলা তো তরতিব তাকিব আলা তো ইয়ান বাদ ইয়ান ই দিয়া ফা ফালাম্মা যাহাবু বি যাতেনে কি বায়র লো ইন্নেলি ফাজ্জে تخيلوا شو الدور باين دور فواتي فواني لي بالله والمشكله يا اخواني يهود نصارى بني اسرائيل عند العجيب ده في التخطيط عجيب اي ترى يعقوب راح لي كبير يقول انه اغي يوسف ربي رفلي يوسف هارا غادي دي حيلا سي كيرا سي مول كلا فاربي ان فاربي ان فاربي زين خوب جيري ترى يا غورا فوغوا خنگرر فالدار زين يا اخواني راس ابو دم اور حجا کولے فس فس نو بیس وانی نو بیس گولا کل حلوا دلو نو بیس بازار تاری ہڑا ہنو مے ہوین دین گلو دسا دی بار گورا ہو گلو یارین یوم مدا اسد الحجۃ کس کی نی والله حجانی سالا کی بات ہو حلوا الگ بنا یسین اونگو ان ہیر فو گور در دی تے گورا ہو ار در دی دار نو دی مائل لے ہڑا ان نو نڑی جگہ یلا کنگرا ہو رے ما تو کین دیا ہو رے گورا حجانی اونگو اونگو اونگو گو گد گلے ইউসুফ আলাই ইসলামের আগে বেড়ে ফেলে কি কি আছে হইয়ে রে হতড়িল্লা শীষ আছে হই হিন ইউসুফ আলাই ইসলাম সাহেব এটা বাফর হত দিয়ে ফুয়াদার ফরার আয় যাই মায় যাই মায় যাই তাহলে ফুয়াল্লাহ বলে নফারের উতারাল্লাহ বলে নফারের মায়ের দিন বাজারত গিয়ে মার মারি ওদের যে নানি রে ওদের যে মা ইয়ে হতুন চিন্তা করেন আর বয় হানা হাইব নেন গুড়া বয় বার হানা হাবা দিয়া পরে দু বছর যা বুয়া তিন বছর যা বুয়া এটা হানা নহা এটার হানা হাবা দিয়া পরে মাঝের দিনে কি নাই ফুয়ানি দেও গিয়ে নানি দিয়ান দিয়ান হাইয়ের বই দেখি মা এই দু তিন ঘন্টা বাজার বেড়াই এরা আসছেন ও মা আর ফুয়া কেন গেছে তোর ফুয়া কেন সিধা ফুয়াইবার বন্যা কে করস ও ফুয়াই ভাই মালের কুশালি জিয়ান ঘরের ইয়ান আর্জন করি বনেন মাই তো সইব হেদার লাই গরম নাকি মা মরি গেবে বউ মরি গেবে জানো তো মানুষ ভাই আর গো মায়ে ফুয়া বিয়া করছে বিয়া করি বাদে ফুয়ান ফুয়ান ফুসাল লো দে ফুয়া তো ফুসাল লো দে এক মাস বাদে অফুত তোর মাই বা হন্দিল্লা মরি গিয়ে দিবা হন্দিল্লা হয়তো মরি গিয়ে দিবা মিশা ইবা হাসা হাতেই বা কেঙ্গুরি কেন হাসা দে মিশা অফুত আর হসাই হদে ও মরি যদি বাইয়ে আয় সদানি করিলে হানা নদী মেন হইত ফন্না নহরিলে হানা নদী মেন হইত আবার হানা দিত এবার মিশা তো ইবাকা হানা নদীম হদে নদী মারিম হদে মারে নেলা দিম হদে নেলা দি ফেলা ফরক নাকি ফরক ন কুশালিম বেগুম কি থাকে যেতে নাকি শুদ্ধর মা হামহা কুশালিম হামহা কেসু আদর ফাদ দে আল্লাহ হি কে কসো হদর হামল করে এলা তখাইয়াল ইউসুফ আলাইহিস সালাম রে বাই আনজা আদর গুরি রে মা দাই দে ফোলা মত নেলে বাই আনিন আর বাই আন হিদার আর মন্দ আই ডক ন দহালেন ফুড়াই ন গরিলেন হারমন তো গরিব হইতে পারি, কাজার গইতে পারি, কাজার গই বা এন্দোর মন্ত্রী দেখলা গুণা আদার করে হদম মানুষ মুশকিলাত বা এন্দোর মাতি ন হদম মানুষ ফারাম মাদিন হি তার হদনে বেহা আদার করে অ মাইনাল মুসিবত আরো বেশি মুসিবত ইবা বাপ করি দেন ফুরাইব টাইম অফ মিনা রেদার কাম বাকি মিনাল ওয়াক্ত متى بدأنا؟ ثمانية بدأنا صح؟ دحين ساعة ونص؟ أوخ الله. فخلي هذا الباب نمشي في الموضوع. يوسف عليه السلام الآن في البداية يترقوا اللي انت هوني بري ولا يطلع ما في القلوب إلا علام الغيوب. تقولي كيك زي تيسار. فلما ذهبوا به زيدن كنيلي فجيه خرجوا به ذهبوا به ما الفرق بين الاثنين خرجوا به معني نيل فجه ذهبوا مني معني زي فجه فرقنا كي فرقنا نيل على زال يركي فرق اخواني آي قورا هو اتوارا سارا مدار بوش بارا بصر حوال مثال بجولي بجاري دار بارا بصر جفوا درونا گتو نیل یاره سانا سور بیسر خاطر اللہ سور بیسر یوت وکر آئیں خوڑ نیل لیده آئیں گتو نیل لیده نو تو آر باف آر اللہ دورائی بنین سنتا گری بنین خوڑا بود گتو نیل لیو سیوت کی نراسی نو نو دورائی بود انتو نیل یاره آئیں فول وارا کناس دیوت کی نریا بارا بسو جب آئیں نوز فول وارا کناس بلا آرکن ہو دیا نو ہو دیو آئیون کی فارکن ہو بلا المهم فول وارا ولی فول وارا ہیڑ گی گوئیں আর বাবে হদ্দে অবুদ্ধ হলে আর ফুল ভরা ধেড় কি এন হইব জাহাব দূরে গিয়ে আইন নেলি মানে একটি নেলি কিনার আসি জাহাব মানে বাইরে গিয়ে দূরে গিয়ে আইন হেদাল্লাহ হেদে ফেলাম মা জাহাবু বে জেদ দে নাকি নেলি জাই হেজে নেলি হদ হদ নও দেখে জাই হই ইলা তানফিদ আল হাদাফ জিয়ান গরা ফরিজন হাম হাগুজি মারা ফালাম্মা জাহাবু বি وأجمعوا بقنا اتفاق وهذا يرد على من قال خدونا هدير خدون باي عندتو يوسف ورق وامد فعل علي ديان دي لما دن واشي لك نو هردي الله هدو وأجمعوا بقنا اك هدف بقنا اك تارجت بقنا اك فكير بقنا سعد او مسلمان دوارا خلاص بري خلاص الله تصور الآن يوسف عليه السلام هذا منار الآن كأن الدور أنت مسلم يوسف زي يوسف عليه السلام الآن توارن نحن على فجة مسلمان أو قم يفوا خيال قر خدوم ما يفوا اندر خطو دوني خطو دلّا عدرال دها يهون واساب نلّي مولا ساب نلّي خطو ساب نلّي والمشكلة أنه في برامج لايف برامج مباشرة هنا مده ما يفوا اندي غن خطا خد نورار ইমুত খোদা হন্নে খোদর ইল্লা হতা হন্নে হানে অনিকি অনিকের নশর মার অনিকি অনিকের নড়ারো হতদন হতদন হতর ইল্লা হতা ওয়াল হইদালার তোলে হতদন আদর দহার বুদরে কে সুনাই ইউসুফ আলাইহিস সালাম আর ভাই এন্ডি তো বানা একখান হাম আল্লাহ বলে তোর হাম গজি দে ইতি শয়তান ইল্লা বুদরে বুরা ইল্লা বলে খরাফ ইল্লা বলে তোমার আদর ইন দহাদ দি হাকিকত তো হনা আদর নাই তোলে মাইয়ে হই বারে গত নেলে হজ্জে দুলি গোরর কিনারে নতাকে কি আল্লাহ দূরে লাগি কি আল্লাহ ইদা তো মাতার ওরে শিসাক্কা নাসি হনকার হান্তার তো গুত্য মনোহর থলে ইতে বদলি যাগই আহিয়ান হদু মায়ে ফরে সদমত ফর যাগই তুয়ার এন্ড আদর দেখি আরে আ কুরবানি দি বাইরে গি গই হন আদর নাই হিদার খাই নড়াই ক কি আল্লাহ হিদে খাই নলি খাই নড়াই ক কি আল্লাহ খিয়ান ডর গ তুমি গরি বালাই গাস আল্লাহ তোমার গরি আনে তো নেতে হন হই তোমার ইজ্জত আর গর তো নেতে হন হই ولذلك يا اخواني بعض بفن دي هو ده عاد ذرفون আর গরে গরে আলহামদুলিল্লাহ আর বয়ন আর গরে গরে হিয়ানাল জাতনগি না সেইতে গরে গরে নাই গুর বারবুদর হালিকে বই দা কেলিও ইবা কুলিয়ার এই দুনিয়া লিয়ার হতা হর এতে গরে বুদর নাই ওয়ালাও কান জিসমিয়ান গরে বুদর দেলিও লেকিন এতে চরনিয়ান হড়ে হড়ে গি ওই হন জাগা গি তখাইয়াল আল আন ইউসুফ আলাইহিস সালাম আল্লাযী আন উগা মা ইয়াহুয়া ইবারে 100 দানে নেলাই কেন কেন تخيل الآن يوسف عليه السلام زدور دي بالآن دور المسلم مسجد أقصى ودي قدس ودي فلسطين ودي أرى أركان ودي روحنجي ودي تخيل الآن يهودي كل نصارى كل الله دشمنه كل نيلالة وارا كن كن قريبا ديان وأجمعوا بقول إجماع اخفكر اخطاء اختلاف ناي ترار بطري تلو هنو كيان هو يدولي بايو قد دير مدى براشين فصل نواشين আল্লাহ হদু আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুম হন্নান হদা লই মারা আল্লাহ ইজমা হই দি আন লইম নাকি আরক জন দিল মলে কি আছে আদরাশিল হই দি আন লইম আই কুরআন অর গাল লইম আদরাশিল নুশিল আল্লাহু আলাম লেকিন কুরআন হদে গুনে ইজমা ইজমাআন একহতাত واجمعوا ان يجعلوه في غيابات الجب هلك واركزتن كيلو جارغوي يوسف عليه السلام اطفي كيلو اطفي ادار زيبا دخاي ميلال ذهب امد ادري بجيوي اخرج امد ادري باسي اخرج ميلال باسي ما دخاي ميلال ميلال دوري لجا فجرور بدلو جي اردلو جي ইখওয়ানি বাজ মানুষ হদন বাদশা যা বাদশা জাইর হদন ঢাড়া তো মনে করে থলি তারে গত্তু লজে বাসত হিতার আদর গুরের গারে তুজের একখান জায়গা লজা লজে বাজুন আর ডলুই যা গই ফলাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতির জুব আয়াত বাই যা গই থলে মারের দরের হতডিল হালত দল দেখের الان ইউসুফ আলাইহিস সালাম ওয়াতফায়দে তামামান আই মুসিবত মজাইর ফরে গিগি ওয়া ওহাইনা ইলাই আইয়ুসুফ আলাইহিস সালাম ওর দিলম মাযিয়ান নাযিল গরি দিদে লাতুনাব্বি আননাহুম বিআমরিহিম হাযা ওয়াহুম লা ইয়াশউরুন একদিন তুই তারারেন এ মওকিফি বা হালতি বা ইয়াদ করা দিবা খামিয়ান তুই তারা ইয়াদ করা দিবা একদিন তারা দোয়ার হাসে আইব দোয়ার নসি নিব তাহলে সই যোগ একদিন ইয়াদ করা দিবা মানি হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদে এরিয়ারে দার গই হিজরতের রাতিয়া গরম মাঝে ইয়া আলী বিন নলে আর আমানত জিন আছেন আমানত মানসরে দিবা আজ ওল কুবা দেন দার গজুম তাহলে মানসে হদ দে ফিসা এর আলী ইবনে আবি তালিব হদ দেন তোমার তো এ হিম্মত হন্তু জুরাইলা এন বাগা হিম্মত কে আল্লাহ হদে কি আর হিম্মত হদ দে নবীর বিশান মধ্যে তুই নেড়ি খেঙ্গুরি ফাজিব মোহতি বিশান তোমার মারিব বলি খুনি করিব হাড়ি বলি ন ডর তোরা আলিম না বে তালিব জবাব দে দিন আর খেয়াল মধ্যে দেন ওই তারা আর হাড়িব দিয়ান কে আল্লাহ হদি তারা হাড়ি না ফারিব দে আর মারি না ফারিব দিয়ান মা তো বিশ্বাস আছে কে আল্লাহ বিশ্বাস হদনারে নবী কুবাত ইন্তজার করিব হই তলি তার আর মারি ফেলালে নবী খেং করে আর ইন্তজার করিব তলি বা খেং করে হক নবী হইব দেখো না সুবহানাল্লাহ যেত নাকি কুবাত আর ইন্তজার করিব হইয়ে তলি তার আর এড়ে মারিও না ফারিব বানিও না ফারিব দরিও না ফারিব আর তো বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী দিয়ান হেতা লাই চিন্তাই নগরি الان يوسف عليه السلام ورزتنا جه انهار وجاو زدنا جه لتنبي انهم بامرهم هذا وهم لا يشعرون دوية ترازا نجيبا الدين دواري تايبا الدين در دواري تايبا فلك هي حالت فايدة كي تو نموري با لنبا حويت فايبا تواري در ماري فلا نفري بو فلس انتانو بجا حويت الفرانو سنتانو بجا وهذا سبب هدوء يوسف عليه السلام يوسف عليه السلام كان هادئ كي الله الله يزد لك دلو ديان نازل كري ديه اترى الدين عاريو تايبو تولي عاري ترى معرفة لنفاريبو آز اندى فران لتاكيهم تولي عاد كي الله دورا دام ترى عار معرفة دين دورا دين ترى عار نفاريبو لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون اخواني اليهود يهود والنصارى نصارى وبني إسرائيل إلا بقمنا ومع هذا عجائب إجراء حزقري أشار الفوري أشار البعض وقت إبات ما فسأت وشي بافر خبر قد توشي ليش كي الله إخواني خدون شياك كلور لده هذا ديري قصة إبات دي كلا هذا قصة موندوري لي شياك كلور دي كلا قصة إبات موندوري কি আল্লাহ কারবালাই যারা 10 তারিখে মুহররমত কিসসাই বাউ দেখো ওয়া জালাসা আলা সাদরি এন ওয়ালিন খানা দনই দরা আসলাম হিদার আর ফৌরি ওয়ালা ওলে হা কেঙ্গরি গরি বারে হনি বারি ওড়া আর হদম ফলক কল হানি গেলা হিদা গরি বারে كيف يسويها في عصر الكاميرات ما أعرف. هجري يعقوب عليه السلام ريو طائرين دين مدائر آب اللي سوغت فاني دون وير بقونا حاني دون ما شاء الله خدوم مانوش سوغر عداني وبرانا دلنا ما يفوين تو درجة أولت ار خدوم مورد فوين دي ما يفوين دي رد دا دياجي هين كيف حاني فاري هين سوغت غور غور فاني دار كوي إخواني حجاي خاصة ما يفوين برانا سي بديو مش دنما سالوغي هو تلا حاني فالي يهون دو دیکن خدا حلیر حاضر بادیر زفت دو شنر کتاکو نیرے اوڑی بات اللہ حدیر ندین گلے دردے گراج بلے آمتوین گلے اوڑی با آئے ارکو بیا کچھ دے بوڑی بلا ندین آمتو خیلی رہی عجائب من عجائب خلق اللہ مہی افوان یہون حانی بارے ہونا آشی بارا باری ہونا اخوانی مہی افوان در شالج بسر لما شتا آخولو دی مہی افوان در کن خبرہ بایدہ ہونن মরত ফলে মেয়ে ফলে কি ফরক দিন দিয়ান উল্টা হতা হয়েছে ইয়ো মরত ফলে এক কাম বিশ্বাস দেবে আর কাম বিশ্বাস না দেবে মেয়ে হয়ে দিনে বিশ্বাস দেবে দিয়ান উল্টা উল্টা হতা হইও এক গরম মধ্যে মতন দরাগাড়ি আসছে ইয়ম দরাগাড়ি নই দিনে বিশ্বাস দেবে কেন ঘুরি না আসলত কি দেবেন বাড়ি ইটারে করে তো অন্য যে অন্য ধরে দিনে বিশ্বাস দেবে কেফ মা আর কেফ ফয়া এখওয়ানি বাজ মানুষ হলেন খানি ভারে ار خودونه حنی نفره ولی ذالک اختار وقت الظلام رت یان له وقت بونگوری دیلی آدار مول بگونا گله حنده فن نلایو اله موسټه بگونا حنرن نهایو وجاءوا اباهم عشاء يبكون خانرگه ایری آیور هود حنی حنی قالوا يا ابانا او ارر بازی انا ذهبنا نستبق ارا دورا دوری دیلم لماذا الاستباق دورا دوری که هر اخوان دوری بود منوشی بایی تو آره های لنبا وزول دوران خوال دوری فری بانه یان فار امده یا امده کن گیاگوری سباق الضاحی گره دورا دوری دی خودونه خوده خوده یعنی تار شیدی کنگوری خوده که دوری هره اوڑی نه خودونه فانده بول بان کلاده کی بان کلاده هنو بده که ایره زنه لی او ما این هره اوڑی نه فری مار اخوانی دور ده مانوشی بایی لمب وازولی هرین مشلح بینه نوال فینه دوری فری بانه کی گرا فری با نوالو کولی را فری با بازیو کولی را فری با ترس ما فی مشکل سروال و فنیلا هد دورت دونلی فری بانه فری با کی اللہ فاتولی دیت اللہ تولی با فرین نذهب نه نستبی خود که اللہ را دورا دوری دی تو دورا دوری به هزمان ما تمرین لانو این لالر زبانین جهاد قتال دوری لے جہاد مد لارے ما دورا فرے تلی و ٹھنی نی ہم ہا دیا فرے اے زمانہ ما بول کلا دورا فرے دیری تلی ہے زمانہ ما تمریبا لارے مو جانا کول قتال من چھ تو بولین لاگے حتی رسول صلی اللہ علیہ وسلم زمانہ ما دورا ای سباق و دیتو تے عرب سباق دی دورا دوری دی تلی دورا دوری دی کی گرا ہوجے نو اللہ فلا ہوجے بعض لو فلا ہوجے اکن جگہ مدہ را ہوجے اونے تو این سوال بل مانش کو نہ لایو আরে বেগুন দূরা দূরে দিলে খোড়ে যাইম বই সুরে আই বেগুন রে যাবে হাম হাস তো বলে মানুষ কো দিয়া হরিব তো সরি বলে হারে দিম দরওয়া দিম নাকি নরম দিম হাম হা নরম দিম দূরে হারে দিব তোমার হু ইউসুফ দূরে না হারে তোলে আর নরম জি শো সুবহানাল্লাহ উসলুব আত তাবরির উসলুব কেন গুরি আরে খল খন দিলা হলি দারার কি নাজিম তোলে আর তো হাম হু নরম মেরা না হরিব ফ নরম জি تو یار بعد دوری دی دے فستہ زیادہ دور ہے لیکن ممی کے زیادہ دور ہے فستہ زیادہ دور لے کلٹی آئی نہ بھولی گو ایدن آئے دوری ممی کے دوری دوری ذری گو ممی کے سائے سائے اوف وہاں رہے وہاں ساتھ جی نورم دے دا اللہ باگے آئے رہے فوئی برا حیفت جی آرہتا ہے تام باگے خی نفت تو شوف تو کیف کین خال خانو شیر ادھا نہ دے فوتی کاتے بان خانو شیر ادھا نہ دے إنا ذهبنا إنا كنا نستبق أردوا رادوا لدي اك دين اك زاقات مستقر من واسفرير مع الأسف مستري ما مفرد دي إنا كنا نستبق أردوا رادوا لدي وتركنا يوسف عند متاعنا فأكله أعوذ بالله خذ يوسف رأى رحورك دي يوسف رأى رحورك نحب لي ليس مراد الله هذا, مراد الله وتركنا يوسف عند متاعنا فأكله الذئب. زينك خذ من جيف ورا دائما, وهذا خطأ شايع. جنات تجري, هي الجنات تجري؟ لا ما تجري, ليش توقف هنا؟ طب الله القرآن تخيده جنات تجري من تحتها الأنهار, الأنهار هي التي تجري فيها وليست الجنات هي التي تجري. فجنات تجري, لا ما تجري الجنات, فلي جنات النضورير أنهار هي الجارية. ولذلك أخي الكريم سهاش تولي درا, وتركنا يوسف عند متاعنا أعرح وصور اليوم ماذا يوسف رجي, فأكله الذئب, فأكله الذئب توم بجيك حول دوا اي باقي آئر حدي باقي بحوية دي ترى بكوف دي ترى لنو كين هو فانين بكوف نه باق زيبا باقي حوية اي باقي بحوية خي يغي حوية تلو فانين بكوف نه نو فانين بكوف نه فانين كين حد دو بارنين اونا سي خودا زين خوجو سي نوي دي تزدوري حي دي عرض دوري نو بكفتون آلو دي هدرا نودانتو باهو زانا دي هدرا ام خوجو ساد دي اتو مطو عرض دي عرض باقي نو ها امو تدقا تور فور باقي باقي خي تو باقي با نام هونا دو جي خوجو جزو نو زين نگا عرض خودو منشي خو خودو مو دورا گره مطو بشي دل لگره সাইও সাইও তার গরি ফেলে এই তা জুড়ে দিয়ে অনাসি তা জুড়ে দিয়ে অনাসি হতা খুঁজে খুঁজে ওগি হেন না এলানি দারা এন খুঁজে সাদ দেবা হরে তু আর তো হতা এন কি আল্লাহ হব যে তু আর হতা ইয়া আনাস জুড়ে আর বেশি দর গুনারি ওয়াতারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালাহু যীব এ ভাই গে উদ বাকি ভাই আইরো হাজালি وما أنت بمؤمن لنا ولو كنا صادقين او بعضي تودي لو تعالى حسما نجده ولدتنا يا رب شنو ده وما أنت بمؤمن لنا ولو كنا صادقين معني عند نوع رحاسة ولده بشتشن ده بده هندل هذا نوع لا تودي لو تعالى حسما نجده ليو تو بشتشن ده بقى তাহলে তোমার দিল মজা আরা মিশা মানুষ তো বাজে আরা দেখি দিন আরা তো হবর তুমি বিশ্বাস জ্বালিও নজালিও হাকিকি ওয়াকিয় জিয়ান ইয়ান হবর ওমা আনতে বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন ওয়ালাউ কুন্না সাদিকিন ইয়ানি ফি যিহনিক ওয়া ফি খায়ালিক ওয়া ফি ফিকরিক তোমার দিল তো আরা মিশা ও লিউ মিশা নলি মিশা তো আরা কি গরি মারা তো ইদিন হবর وجاءوا على قميصه بدم كذبا مساخ هدون أن يوسف أرغنزيت مساخ معني هدون منشي سرغوري نوزاني دارا دي فلا دارا دي دي باكي مساخ تولي دارا غنزيوا شندگر كل ياري هده لو بازي يري سوال الله نكي الله بازي يري أني তোলে বাগে খালে বা বাজু কোন দিল ওই যে ওই বাগে এর হবে নাকি গঞ্জুয়া কুল আগে বাজে তোমার হাইমেন হইব নাকি এলা চলে আল্লাহ দে ওয়াজাউ আলা কামিসহি বিদামিন কাযিব কাযিব মানে দর ওলি কাযিব নলি কাযিব লেকিন কাযিব মানে হল জান নাকি গজ্জি ইয়ান মত গরি নো জানে ইয়ান মত দর হাই ওড়া দর নো হাজি ইয়ান মত দর হাই ওয়ালিদালিক ইতার এ খল গরি জেনে দে মানুষ তোলে ইয়ানতকে বাজি গই হেদ আল্লাহ সুর ঘরে দিতে ব্যাগ গুলুন ফিট ফিট ফিট বাসি ন জানে একখান তাই যাবই ইয়া হল আলহামদুলিল্লাহ তাই যাবই ইয়া দোয়া দিল্লা বলে তাই যাবই হেদ আল্লাহ মা মিন জরিমা কামিলা জাদুন গিয়া কল আছে খিয়ানত আছে জাদুন ইজরামি হামল আছে একখান হাম হাম হা বাকি তাই যাবই তুয়াইলে ফা ওয়াজাউ আলা কামিসহি বিদামিন কাযিব قال بل سولت لكم أنفسكم أمرا يعقوب عليه السلام اك مختصر جواب ما زي ترى بزدف عليه يعني توارا نفسي غريد هم غارينا غريد توارا زريد توارا توارا طيب يهان سوال دي يعقوب عليه السلام فوانجر حضر هذا نو ركا هذا قلالي كنو غريد اتورك الحمد لله الشيء فوانين تري اثر كنو مريد فوانين رکھو تو نیلا کیا نو دے অরেবেনন ইনরি আরার বেকু ফকল গরদহাম ফুক গহারে জলে ইয়ারুন হারে বেলা জামনে ফুয়ানিনর ওর জিম্মা আর ননি আল্লাহ আর ফুয়ানিন সোলিত হয়ে দননি ফুয়ানিন হেফাজত করতে হয়ে দননি ফুক গ গিয়ে ইয়ালা ইনো হারে বেলা জামনে আর বসে গুরো গিয়ে বই আর ফুয়ানিন ন লাগে নে ফুয়ানিনর খিদমত লাই লাগে ফুয়ানিনর সোলাই হরে ولذلك بل سولت لكم أنفسكم أمرا يعني كان هم توارا نفسية غرية دي فصبر جميل أي بلا شمدجا صبر الله تماغي أي صبر غريم والله المستعان على ما تصفون توارا زيان نكي هور يعني بشي براحطة هور الله يه আরে মদত গরক আর ফোয়ারে মদত গরক আর হালত আল্লাহর মদত নাজিল গরক জমিল আহওয়াল ইন মজারত নেহতাজিলা সবর জমিল নেহতাজিলা মুস্তাআন আলা মা তাসিফুন যে ফুয়ান দে তোর কাল হাম গুজে ফুয়ানিন রওয়াত ইয়াকুব আলাইহিস সালাম বহুত বছর জিন্দেগি ঘুরি যাই আর মেসাল হন্নান জেনেগি আর হস্তাল বেশি বেলা ইয়ে ইদার আমি মানা দা নাকি নিউ এলে বা আনে বেরাখিস মা আশতারি লও বিবেলাশ লা মা ফি বেন আল বাশার বেয় ও শিরা আর ফুয়াজ্জা হলা হাম আল্লাহ আতু দুরো গিয়ে গই আর হাসে আসছে দেলে আহলান ও সাহলান ও মারহাবান ওল মুশকিলা ইয়া ইখওয়ানি মিন আল মাআইব আল ইজতিমাঈয়া দরগ মানুষ ইবান না মলিত মিসালান ইতে ওলিদ দিতে নার মাসিকে ওলিদটা হওয়া এ ওলিদটা ইতে হাতে বন্যায় ঘরের আর মিশাল তলে বন্যায় ঘরের হড়ে হড়ে যাই গো যেদম বন্যায় গো যে বছর দু বছর বন্যায় করে রাতে ফেট পুরে গেলা তলে দু বছর বাদে আমত তো আনলো গম গল্লা আসছে দু বছর ইতে গালালি করতে বন্যায় করে দিলাম এবারে সিধা ওই দেখি এবারে হসি বনি দেখি গালালি করে কি করতে আমি হই দু বছর বাদে যেতে নরমে মাফসাদে আসছে ইয়ানি কি আসত দে ইয়ানি কি আরো সিনত দে এতদিন গাড়ি দিলি তো খড়ে জালি ওই ইলানি তু ফি ওয়াক্ত আল উনফ ওয়া আনা আইদার কাসুন হই ফি জা ফি ওয়াক্ত আল হুদু ওয়ার রাহা ওয়াস সাকিনা আইদার ইয়াকি করা শুরু করছি হুরুস তো দিয়া শুরু না লাগে রাত তো দিল্লা ফাবিতালি ইতে হইব দে আজ জিন্দেগি মানে একখান ডর গলা থামু যদি হন্নান ইতারে আর মতাসি দিয়ান ফাবিতালি اللي ما خاصمته انت في وقت العنفوان لا تفرط فيه وهو جاءك بهدوء عربي كم مثال هو شنو جا مثال اخيري شروع اخيري فائده واظر فائده انا توري جن هذه دي عربي هودي اذا غضب منك اخوك تواتو زودي توار باي غشوغي دولي ناراضي دولي ولم يفتري عليك توار وري فاتخذه صديقا فإن الغضب يكشف معادن الرجال توار الله هدا نو هدا ولي دار دوستو بانوك يلا هدا مانوش ناراضو لي بننا بشي گوري هدا دلت نگه توار بننا نو نلا تولي بار معدن دل بلا فاتخذه صديقا اخواني ايد ده هفتالو تده اختبارات اختبارات رو اكتم مزين ফন্ডরে কেসে শুটকে দন বালা আর হদন হদ তাই বিহন তোমার তো এখতিবার নেই তোমার ফোয়া দিয়ে হদন হজনা তারা তুই হন এখতিবার নেই আর একা ওয়াসল হইতাম লসবু আল কাদিম আউয়ালান লা আরিফ হাল ইমকিন ওয়া লা মা ইমকিন লাও ইমকিন ইমকিন ইবগালা নফকর ফি ইয়ামাল জুমআ বদল আসসাবত লানো ইয়ামাল আহাদ ফন্ডতে ইখতিবারাত ওয়াল বুয়ুত হাওয়ালাইয়া আল মসজিদ ইতার ইজাজ গরন বালানো ও খাসতান আনা লেশ খাসতান আনা হদম মানসি না আর হয়ে যাই হতা হন্নিন হদ তুমি ওয়াজ করি রে আর হয়তো ফেসবুক হতে সাহ হরে গরম মাঝ আয় ফোনা হরে রাস্তা তো ফোনা হরে মস্ত তো আ হরে থলিহীন আল্লাহ বলে আর ইয়া তো করি না ফারে আর ফোন দিয়ে আতো করি না ফারে মান্য বছর ইখতিবারাত মদিন দৌড়ি ও সোলের কাসর খালিদ সোলের লা মুশকিলা বসল মুহাদারাত ইয়া মুশকিলা মুশারিফুল্লাহ খন জামানা মদাই ফসিকে হনি বেরি কাসর খালিদ সারে সার লা মুশকিলা দৌড়ি ও সোলের ওদে বলা তুয়গফ দৌড়ি মাশ বাদেন ইখওয়ানি ফি দম্মাম ফি নুস সাল্লাল মল খালাই খালাইম সাজয় বনে সাইম বারদ দম্মাম বারদ দম্মামত হনকিয়ে দুদিন আষ্টা বাজে নয় বাজে বল খেলা শুরু করছে দৌলিন ইন মক্কা শরীফের উগ্রবাদ শুরু করছে ফান লু হিতারা এডে মোরে আদান দিদি হ্যাঁ তুমি এসারা আদান দিদি লি আখের লিল ও দুদে বল খেলা ও দুদে মানুষের সাথে দার বল খেলা দেখে আল্লাহ তো কি করতাম গালিবান বল খাদিম নাই লাকিন যদি আসে দৌলেন নেহাউলি কোন জমা ও নেহাউল নেহলেন আন হোম বদরি بإذن الله ليش لأنه جمعة وليه عندنا السبت كمان راحة فإن الله يقوم جالسي تلاعي الدورة ماذا خطم ولا الجماعة شاء الله طولنا كثير سامحونا لأن الموضوع يعني يحتاج دين كي الله ظلم قصة يوسف عليه السلام كلها حكم لقد كان في يوسف ويخوذ آيات للسائل آيات هذه نستفيد منها قصة يوذيبا ما نفوني بالله نوفوري بالله نو ولكن أستيستو ليو فايد الله الله يتوفيق دل إن شاء الله نلتقي فيما بعد سبحانك الله وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وصلى الله وسلم وبارك على سيدنا وحبيبنا محمد وآله وصحبه أجمعين